বরগুনা জেলার আমতলী উপজেলার হাজী নজরুল ইসলাম ও সুফিয়া বেগম মাদ্রাসা এবং বাইতুল ফালাহ জামে মসজিদ কর্তৃক আয়োজিত আজকের এই মোবারকময় বজিরতময় ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, অত্র এলাকার বিভিন্ন মসজিদ এবং মাদ্রাসার সম্মানিত আইম্মায়ে মাসাজিদ এবং সম্মানিত ওলামায়ে কেরাম, এই এলাকার আমার সম্মানিত মুরব্বিয়ানে আজাম, আমার অত্যন্ত আদরের মহব্বতের স্নেহের যুবক কিশোর শিশু ভাইয়েরা এবং পর্দার আড়ালের আমার সম্মানিতা মা এবং বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কোটি কোটি শুকরিয়া যে মহান রাব্বুল আলামিন আমাদেরকে এই ধরনের কোরআনে কারীম এবং সহিহ হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ একটি কোরআনের মজলিসে, দ্বীনি মজলিসে সালাতুল আসরের পর থেকে শুরু করে এ পর্যন্ত দ্বীনের বিভিন্ন বিষয়ে অনেক বড় বড় ওলামায়ে কেরামদের নিকট থেকে দ্বীনি বিষয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ আলোচনা শোনান এবং আজকের এই ওয়াজ মাহফিলের শেষ পর্যায়ে এসে আমি গুণাগার আপনাদের এতজন মুমিনের সাথে আমার সম্মানিত ভাইদের সাথে মিলিত হওয়ার এবং আপনাদেরকে এতক্ষণ ধৈর্য ধরে বসার যে আল্লাহ রাব্বুল আলামিন ব্যবস্থা করে দিয়েছেন সেই রাব্বুল আলামিনের শুকর আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের বিরাট নিয়ামত, এমন এক মজলিসে আল্লাহ পাক আমাদেরকে আসার তৌফিক দিয়েছেন যেই মজলিসে কোরআনে কারীমের বাহিরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিসের বাহিরে কোন কিচ্ছা কাহিনী গল্প গুজব এগুলোর আলোচনা হয় না। এরকম নির্বেজাল তাওহীদি ওয়াজ মাহফিল, নির্বেজাল সুন্নতি ওয়াজ মাহফিলে আল্লাহ পাক আমাদেরকে আসার এবং বসার তৌফিক দিয়েছেন এজন্য আবার বলি আলহামদুলিল্লাহ। কারণ এই ধরনের মজলিসে আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে বসার তৌফিক দেন না, কারণ হেদায়েত নিজের ইচ্ছায় পাওয়া যায় না, হেদায়েত বাজারে বিক্রি হয় না, হেদায়েত আল্লাহ রাব্বুল আলামিন দিতে হয়, আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত করতে হয়, হেদায়েত না দিলে হেদায়েত না করলে কোন মানুষ নিজের ইচ্ছায় হেদায়েত পাইতে পারে না। আজকে আলহামদুলিল্লাহ আমাদের এই বাংলাদেশে শত শত হাজার হাজার ওয়াজ মাহফিল হয়, এটা আলহামদুলিল্লাহ খুবই ভালো দিক, কারণ ওয়াজ মাহফিলের মাধ্যমে মানুষকে দ্বীন সম্পর্কে সচেতন করা, কোরআন এবং সুন্নামুখী করা, এটি অত্যন্ত একটি দাওয়াতের বড় মাধ্যম। কিন্তু এই দাওয়াতের কাজটি বর্তমানে এমন পর্যায়ে গিয়ে পৌঁছেছে আমরা ওয়াজ মাহফিলের নামে বিভিন্ন ধরনের ইচ্ছা কাহিনীকে, মিথ্যা কাহিনীকে সুর দিয়ে দিয়ে গানের সুরে অত্যন্ত মধুর করে মানুষকে শুনাই আর নাম দিই সেটা ওয়াজ মাহফিল, তাফসিরুল কোরআন মাহফিল, তারপর ইসলামী মহাসম্মেলন। আসলে আমরা মানুষের কাছে ইসলামকে তুলে ধরতে চাই যে ইসলাম একটা গল্প গুজবের ধর্ম, ইচ্ছা কাহিনীর ধর্ম, এই ইচ্ছাগুলো শুনি আর আমরা সবাই চোখের পানি পেরিয়ে আর সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলি। হরিণের কাহিনী এক ঘন্টা লাগে বয়ান করতে। হরিণ একটা বান্দা ছিল গাছেরই তলা, আহারে দেখেন কিভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গাছে ছিল, মাছে ছিল, ছিল বনের হরিণী, আর আমরা নবীর উম্মত হয়ে হারে ছিলাম না। এই হরিণীর বয়ান এই দেশে শুনে নাই এরকম মুসলিম মনে হয় খুব কমই আছে। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোন সহিহ হাদিসে এই হরিণীর কাহিনীর বর্ণনা আসে নাই। মা ফাতেমার কাহিনী, মা ফাতেমার ঘটনা, মা ফাতেমার সাহাবী যে ওসমান রাদিয়াল্লাহু তাআলার বাড়িতে, কুলসুমের বাড়িতে বিশাল খাওয়া দাওয়ার আয়োজন, হাসান হোসেন কান্দে, ফাতেমা কান্দে, আরো কান্দে আসমান জমিন সবকিছু, কিন্তু ফাতেমা দাওয়াত পাইল না, হাসান হোসেনের দাওয়াত পাইল না, নাউযু বিল্লাহ। এই ধরনের আজগুবি মিথ্যা মিথ্যা কাহিনী আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির নামে হাজারো মিথ্যা কিচ্ছা কাহিনী। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজের রাত্রিতে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির কাঁধের উপরে ভর করে আল্লাহর আরশে উঠে গেছে, নাউযুবিল্লাহ। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি মায়ের পেটে থাকতে কোরআনে কারিমের আঠারো পারা মুখস্থ করে চলে আসছে। অসংখ্য ঘটনা মিথ্যা কাহিনী আমরা শুনতে শুনতে এবং এটাই ওয়াজ মাহফিলে রূপান্তর হয়েছে আলহামদুলিল্লাহ। আজকে বাংলাদেশে ওলামায়ে মদিনার মানহাজে, মদিনার এলেমের মানহাজে আজকে সারা বাংলাদেশ ব্যাপী দেশের প্রত্যেকটি জেলায় প্রত্যেকটি উপজেলায় কোরআন এবং সহি হাদিসের মাহফিল আরম্ভ হয়েছে ইনশাআল্লাহ। এবং এই কোরআন আর সহি হাদিসের মাহফিল শুরু হওয়ার কারণে আজকে আমাদের কোন কোন সম্মানিত ভাইয়েরা একটু বিপদের সম্মুখীন হয়েছেন। মানুষ এখন তাদেরকে বলে যে ভাইয়েরা আপনারা কোরআন এবং হাদিসের বয়ান করেন, এসব কিচ্ছা কাহিনী আর এখন শুনতে চাই না। আলহামদুলিল্লাহ বোঝা যায় দেশে রেনেসাঁ আন্দোলন, রেনেসাঁ বিপ্লব, আলহামদুলিল্লাহ কোরআন এবং সুন্নার বিপ্লব শুরু হয়েছে। এবং জাল হাদিসের মিথ্যা কাহিনীর যুগ ইনশাআল্লাহ কিছুদিনের মধ্যে বাংলাদেশ থেকে বিদায় নিবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাই এবং বোনেরা, আজকের যে মাহফিল এটি একটি কোরআন এবং সহি হাদিসের মাহফিল, কোরআন সুন্নার মাহফিল। সুতরাং এখানে আমরা কোন কিচ্ছা কাহিনী শোনাইতে পারব না, এজন্য আগেই মাপ চেয়ে নিচ্ছি যে কোন ভাই যদি এই উদ্দেশ্যে আসেন যে আমাদের শায়খ, আমাদের ওলামায়ে কেরাম আজকে সুন্দর সুন্দর কাহিনী শোনাবে, গল্প শোনাবে, আমরা একটু শুনব, কতক্ষণ কান সুখ করব, কতক্ষণ মজা করব, তো আলহামদুলিল্লাহ আমরা এই জাতীয় কাহিনী শোনাইতে পারব না। কোরআনে কারীম এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সহি হাদিস থেকে দুই একটি কথা অল্প আলোচনা করেই আজকের মাহফিল আমরা সমাপ্ত করব ইনশাআল্লাহ। আজকের মাহফিলের আমাদের আলোচ্য বিষয় হবে মিন মাওয়ানিউল হেদায়া, হেদায়েতের প্রতিবন্ধকতা, কোন কোন জিনিসের কারণে আল্লাহর বান্দারা হেদায়েত পায় না। এবং যুগে যুগে পৃথিবীতে কোটি কোটি মানুষ হেদায়েত পায় নাই, হেদায়েত কেন পায় নাই? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসংখ্য হাদিসে বর্ণনা করেছেন যে কি কারণে যুগে যুগে মানুষ হেদায়েত পায় নাই। ওই কারণগুলোকে সামনে রাখলেই আমরা বুঝতে পারব যে আজকের জমানায়ও কি কি কারণে হেদায়েত পাওয়া সম্ভব সম্ভব না। এটা না জানলে যে কেন মানুষ হেদায়েত পায় না, কেন মানুষ দুইয়ে দুইয়ে চার এটা বুঝে না, আমাদের কাছে অবাক লাগে যে দুই যোগ দুই সমান সমান চার, এই সোজা অঙ্ক অনেক ভাই বুঝে না, অনেক বাইকে যখন আপনি বলবেন দুই দুই চার কয়না দুই দুই পাঁচ, তখন অবাক লাগে কি এত শিক্ষিত এত জ্ঞানী এত বুদ্ধিমান এই বাই দুই দুই চার বুঝে না কেন? কারণ হলো এই দুই দুই চার বুঝতে হলে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে হেদায়েত পেতে হয়। হেদায়েত না পাইলে দুই দুই পাঁচ বুঝে অথবা দুই দুই তিন বুঝে, দুই দুই চার বুঝে না। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যত খুতবা দিতেন, যখনই কোন কথা বলতেন, খুতবার শুরুতে যে কথাগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবসময় বলতেন, যেগুলো আমরাও বলার চেষ্টা করি, সেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদলিল ফালা হাদিয়া লাহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার এই কথাটা উচ্চারণ করতেন, মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু। আল্লাহ রাব্বুল আলামিন যাকে হেদায়েত দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন যাকে হেদায়েত দেওয়ার ইচ্ছা করেন, পালা মুদিল্লালা দুনিয়ার এমন কোন শক্তি নাই তাকে গোমরা করবে। সুবহানাল্লাহ। তাহলে হেদায়েত কে? আল্লাহ। হেদায়েতের মালিক কে? আল্লাহ। এখনো হয় নাই, সহি আকিদা হয় নাই, এখনো আকিদা গন্ডগোল রয়ে গেছে। হেদায়েতের মালিক কে? আল্লাহ, একমাত্র আল্লাহ। একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন, একমাত্র বলতে হবে, একমাত্র না হলে হবে না। তখন মনে করবেন আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত দিতে পারে, আমাদের পীর মাশায়েখ এক বুজুর্গান তারাও হেদায়েত দিতে পারে। এটা হেদায়েত তো দিতে পারে না, কে দিতে পারে? একমাত্র, মনে রাখবেন, একমাত্র নাম তাওহীদ, একমাত্র না হইলে শিরক। তাহলে হেদায়েতের মালিক কে? এই কথাটা কে বলছে? ওয়ালা ডক্টর ইমাম হুসাইন, ঠিক আছে, ডক্টর ইমাম হোসেন বলছে, ঠিক আছে, কে বলছে? قال رسول الله صلى الله عليه وسلم من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, শত শত বার আল্লাহ রাসূল সর্বদা এই কথাটা বলছেন। জীবনে মনে হয় সবচেয়ে বেশি কথা বলছেন এটা, যতবার আলোচনা করছেন, যতবার খুতবা দিচ্ছেন, ততবারই কথা বলছেন। মাইয়া দেবিল্লা ফালা মুদিল্লা লা ওয়া মান ইউদিল ফালা হাদিয়া লা। আল্লাহ রাব্বুল আলামিন যাকে হেদায়েত দেন, ফালা মুদিল্লালা, দুনিয়ার কোন শক্তি কোন ব্যক্তি কেউ তাকে গোমরা করতে পারে না। ওয়া মান ইউদিল ফালা হাদিয়ালা, আল্লাহ রাব্বুল আলামিন যদি হেদায়েত না দেন, দুনিয়ার এমন কোন আলেম ওলামা নাই, এমন কোন বুজুর্গ নাই, এমন কোন দিনদার নাই যে তাকে হেদায়েত দিয়ে দিতে পারে। এমনকি স্বয়ং আল্লাহর নবীরাও তাকে হেদায়েত দিতে পারে না। আলেম ওলামা পীর মাশায়েখ বুজুর্গ তো দূরের কথা, স্বয়ং নবীরাও আল্লাহ হেদায়েত না দিলে হেদায়েত দিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি কে ডাক দিয়ে বলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা আপনি যাকে চাইবেন, যাকে পছন্দ করবেন, আপনি তাকে হেদায়েত দিতে পারবেন না। ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা, আল্লাহ রাব্বুল আলামিন যাকে চাইবেন, যাকে ইচ্ছা করবেন তাকেই শুধু হেদায়েত দেন। সুবহানাল্লাহ। তাহলে হেদায়েতটা কার হাতে? এখনো ঠিক হয় নাই, ক্লাস শেষ হইতে হইতে তাতে এটা ভিতরে ঢুকে যায়। তাওহীদ ঢুকতে হবে, আমাদের সবচেয়ে বড় অভাব তাওহীদের। তাওহীদ নাই বাংলাদেশ, তাওহীদ নাই, সুন্নত নাই। তাওহীদ আজকে শেরেকের পরিবর্তন হয়ে গেছে, সুন্নত আজকে বেদাতে পরিণত হয়ে গেছে। এজন্য আমাদের আন্দোলন, আমাদের দাওয়াত শিরক মুক্ত তাওহীদি ঈমান এবং বিদআত মুক্ত সুন্নতি আমল, এই দুটোই হলো আমাদের মূল দাওয়াত। শিরক মুক্ত তাওহীদি ঈমান, বিদআত মুক্ত সুন্নতি আমল। তাহলে হেদায়েতের মালিক কে? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন এই হেদায়েত দিতে পারে। আমাদের সাধারণত আমাদের বাংলাদেশের বাইরের বন্ধুদের অভ্যাস, কিছু ধর্মীয় লেবাস আছে, এই লেবাস গুলো দেখলে আমরা মনে করি এই লোক খুব আল্লাহ আল্লাহ বুজুর্গ দিনদার মনে করি। কারণ হেদায়েত না বুঝলে, হেদায়েত কি জিনিস এটা যদি না বুঝি, তাহলে আমরা চেহারা সুরত দেখে ধোকা খেতে পারি। চেহারা সুরতে হেদায়েত না, হেদায়েত হয় কিসে? হেদায়েতের মূল কেন্দ্রবিন্দু কোথায় বলেন দেখি? হেদায়েতটা কোন জায়গায় হয়? হেদায়েতটা হয় ফিল কালবে, কিন্তু হেদায়েত নিয়ন্ত্রণ হয় এখান থেকে, মাথা থেকে। হেদায়েত নিয়ন্ত্রণ হয় মাথা থেকে, কিন্তু মারকাজ হলো, কেন্দ্র হলো কোথায়? কালবে। হেদায়েত কারি? আল্লাহ রাব্বুল আলামিন, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। কিন্তু হেদায়েতটা প্রথম আসতে হবে তাজকিয়ার মধ্যে। তাজকিয়া মানে চিন্তাধারার ক্ষেত্রে, আকীদার ক্ষেত্রে, বিশ্বাসের ক্ষেত্রে পরিবর্তন আসতে হবে। এই পরিবর্তনটা জায়গা হলো এখানে, কিন্তু পরিচালনা হয় যে মাথা থেকে, কি বলেন? এই জন্য আমরা বালিশটা কোথায় দিই? যখন মুসলিমেরা স্পেন বিজয় করলেন, মুসলমানেরা স্পেনে গিয়ে দেখলেন স্পেনের মানুষেরা, ইউরোপের মানুষেরা বালিশ দিয়ে গুমান পায়ের নিচে। বালিশ কোথায় দিতেন? পায়ের নিচে। জিজ্ঞাসা করা হলো, কিরে ভাই আপনারা বালিশ পায়ের নিচে দেন কেন? তারা উত্তর দিল, সারাদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমার যত পারিশ্রমিক কাজ আছে, যা কিছু আছে, এই সব পরিশ্রমটা করে আমার পা, সুতরাং রাত্রে বেলায় বিশ্রামের দরকার আমার পায়ের। এই জন্য আমরা পায়ের নিচে বালিশ দিয়ে ঘুমাই। তখন মুসলিমেরা স্পেনের ওই লোকগুলাকে, ইউরোপের মানুষগুলোকে শিখাইলেন, শোনো, সারাদিন তোমার পা পরিশ্রম করে, কিন্তু তোমার পা হল শ্রমিক কর্মচারী, কিন্তু তোমার এই শ্রমিকের এই কর্মচারীর হেড অফিস হল এই জায়গায়, এখান থেকে নিয়ন্ত্রণ হয়, এখানে যদি নিয়ন্ত্রণে সমস্যা হয় তোমার পায়ে কোনো কাজ করবে না, এখানে নিয়ন্ত্রণে সমস্যা হলে তোমার হাত কোনো কাজ করবে না। এজন্য দেখবেন স্ট্রোক করলে, ব্রেন স্ট্রোক করলে হাতে কাজ করে না, পায়ে কাজ করে না, কারণ এখান থেকে নিয়ন্ত্রণে সমস্যা। স্পেনের মুসলিমেরা বললেন, ভাইয়েরা তোমরা পায়ের নিচে বালিশ দিও না, মাথার নিচে বালিশ দিয়ে ঘুমাও, বিশ্রামের দরকার। মাথা মাথা ঠিক থাকলে পুরা বডি ঠিক থাকবে, মাথা যদি ঠিক না থাকে পুরা বডি দিয়ে কাজ হবে না। আমাদের চোখের সামনে দেখবেন কত ভাইরা রাস্তাঘাটে শুয়ে আছে, পাগল বানিয়ে হয়ে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পাগল বানিয়ে দিয়েছেন। এই ভাইগুলোর চেহারা কত সুন্দর, বডি কত সুন্দর, বডি কত শক্তিশালী, সব ঠিক আছে, কিন্তু এই জায়গায় কাজ করে না। তাহলে বোঝা যায় পুরা শরীর ঠিক থাকলেও ব্রেনে যদি কাজ না করে, তাহলে পুরা শরীরের কোনো দাম নাই। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে যখন হেদায়েতটা দেন, হেদায়েতটা দেন মাথার মধ্যে, কোথায় দেন? মাথার মধ্যে দেন। মাথা থেকে এটা কালবে গিয়ে জমা হয়, কালবে গিয়ে থাকে। এজন্য ইমানের মহল, ইমানের স্থান হলো কাল। ইমান থাকে কোথায়? কালবে। আল্লাহ থাকে কোথায়? কথা কয় না। আল্লাহ রাব্বুল আলামিন থাকেন ফিসসামা, আল্লাহ থাকেন কোথায়? আকাশে বলবেন, উর্ধ জগতে আকাশে। আরশে রাব্বুল আলামিন আরোহণ করেন, ইস্তাওয়া আলাল আরশ। কিন্তু যখন বলবে আপনাকে কেউ আল্লাহ কোথায় থাকে, আপনি বলবেন কোথায়? ফিসসামা, আকাশে থাকে। যদি বলেন আরশেই থাকেন, তাহলে কোন কোন ভাইয়েরা বিকৃত ব্যাখ্যা করে বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন তাহলে আরশে সীমাবদ্ধ থাকেন, আরশের মধ্যে আল্লাহ থাকেন, আর কোথাও যেতে পারেন না। নাউজুবিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা আরশে আযীমের মধ্যে সীমাবদ্ধ করি না। আল্লাহ রাব্বুল আলামিন আরশে আরোহণ করেন, ইস্তাওয়া করেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন উর্ধ জগতে ফিসসামা থাকেন। শেষ রাত্রিতে ইয়ানজিলু ইলা সামাইদ দুনিয়া, শেষ রাত্রে দুনিয়ার আকাশে নেমে আসেন। তাহলে বোঝা যায় আল্লাহ রাব্বুল আলামিন এক জায়গায় সীমাবদ্ধ না, প্রথম আকাশেও আসেন, আরশে আযীমেও আরোহণ করেন। কেমনে আসেন, কেমনে আরোহণ করেন, এটার কাইফিয়াত, এটার ধরন আমরা জানি না। এটার ধরন জানে কে? একমাত্র আল্লাহ। এখনো ভুল রয়ে গেছে, কয় আল্লাহ? এটার ধরন জানে কে? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। মাঝে মাঝে আমরা শুনি আল্লাহ সর্বত্র বিরাজমান। আল্লাহ কোথায়? বাংলাদেশের ভাই বোনদেরকে জিজ্ঞাসা করলে, ও ভাই আল্লাহ কোথায় বলো দেখি, কেউ বলে আল্লাহ সর্বত্র বিরাজমান, আবার কেউ বলে আল্লাহ কলবের মধ্যে, আবার কেউ বলে খবরদার খবরদার আল্লাহ কোথায়, প্রশ্ন করা যাবে না। কয় ধরনের উত্তর পাইবেন? বাংলাদেশের ভাই বোনদের কাছে যদি জিজ্ঞাসা করেন আল্লাহ কোথায়, তিন ধরনের উত্তর পাওয়া যায়। এক ধরনের উত্তর হলো আল্লাহ সব জায়গায় বিরাজমান, আল্লাহ বাংলাদেশের সব জায়গায় আছে, বঙ্গোপসাগরেও আছে, বরগুনাতেও আছে, ঢাকায়ও আছে, এবং সব জায়গার মধ্যে ভালো খারাপ সব জায়গায় আছে, নাউজুবিল্লাহ। আরেক ধরনের জবাব আছে, আল্লাহ সব জায়গায় জায়গা হয় না, আল্লাহ বলতেছেন আমি সপ্তম আকাশ সপ্তম জমিন সব জায়গা দিলেও আমার জায়গা হয় না, মুমিনের ছোট্ট একটা কলমের ভিতরে আমার জায়গা হয়। সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আরেক ধরনের জবাব আসবে, খবরদার খবরদার আল্লাহ কোথায় প্রশ্ন করা যাবে না, এটা করলে তোমার ইমান চলে যাব। কয়টা উত্তর পাইছেন? আরব দুনিয়ার একজন মুসলমানকে জিজ্ঞাসা করেন, ভাই বলো দেখি আল্লাহ কোথায়, আইন আল্লাহ। 100% মানুষ উত্তর দিবে, ফিসসামা, আল্লাহ কোথায়? আকাশে, উর্ধ জগতে। সেখানে একটা মানুষ পাবেন না এই তিন ধরনের কোন উত্তর, একটা উত্তর পাবেন এরকম একজন লোক পাবেন। আচ্ছা, তাহলে এই তিনটা উত্তর কি ঠিক আছে? এক নম্বর উত্তর, আল্লাহ সব জায়গায় আছেন। তো আমি বলি, ভাইজান ঠিক আছে, আপনার কথা মেনে নিলাম, আল্লাহ রাব্বুল আলামিন সব জায়গায় আছেন। তাহলে দোয়া করার সময় যখন আমরা আখেরি মুনাজাত, আউয়ালি মুনাজাত, মাজারি মুনাজাত, মুনাজাত কয় রকমের? প্রথম মুনাজাত, মাজারি মুনাজাত, আখেরি মুনাজাত। আখেরি হলো শেষ মুনাজাত, এরপরে আর হওয়ার কথা না। কি প্রতি বছর বছর আখেরি হয়, কি বলেন? আখেরি তো জীবনে একবারে না হইব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কানা আখিরা কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যে ব্যক্তির আখিরি কালাম হবে, আখিরি অবস্থান হবে লা ইলাহা ইল্লাল্লাহর উপরে, দাখালাল জান্নাহ, আল্লাহর বান্দা জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। তাহলে আখিরি কালাম কয়বার হবে? একবার। মরবে সময় না, মৃত্যুর আগে দিয়ে আখিরি কালাম হবে। তাহলে আখেরি মুনাজাত তো মৃত্যুর আগে দিয়ে একবার হওয়ার কথা, কিন্তু এখন দেখা যায় উদ্বোধনী মুনাজাত, মাজারি মুনাজাত, আখেরি মুনাজাত। আচ্ছা, ভালো কথা, সব মুনাজাতের সময় রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা, হাতটা কোন দিকে? উত্তর জগতের দিকে, উপরের দিকে। যদি আল্লাহ সব জায়গায় বিরাজমান হয়, তাহলে দোয়া করবেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। কি বলেন? আমি উপরের দিকে কেন? কারণ আল্লাহ সাইড দিকে, আপনি সাইড দিকে হাত ঘুরে দেখব না, তাহলে তো আপনাদের এক জনের গুণা দাস্তি হয় না। দোয়া কি পাবে? দোয়া করার সময় কি করবেন? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। কারণ সাইড দিকে ঘুরে দেখব, আল্লাহ তো সাইড দিকে নাকি? তাহলে বোঝা যায়, মুখে যদিও বলি আল্লাহ রাব্বুল আলামিন সব জায়গায়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমার ভিতরে যে রূহ বানাইছেন, এই রূহের পাত্রতা আমারে বলে দিচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন উপরে। সুবহানাল্লাহ। দুই নম্বর উত্তর হইল, আল্লাহ আসমান জমিনের কোন জায়গা জায়গা হয় না, মুমিনের ছোট্ট একটা কালবের ভিতরে নাকি আল্লাহর আরশ। এবং জাল হাদিসও বানানো হয়েছে, কালবুল মুমিনে আরশুল্লাহ। শুনছেন এই হাদিস? দুনিয়ার মিথ্যা হাদিস, জাল হাদিস। কুলুবুল মুমিনে আরশুল্লাহ, মুমিনের কলব নাকি আল্লাহ আরশ। নাউজুবিল্লাহ। এরকম কোন কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন জায়গায় বলেন নাই। মুমিনের কলব আল্লাহর আরশ, মুমিনের কলব হলো ঈমানের স্থান, ঈমানের মহল। ঈমানের স্থান হলো মুমিনের কলব, কিন্তু আল্লাহর আরশ ভিন্ন। আরশ হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতের সর্বোচ্চ জান্নাত হলো জান্নাতুল ফেরদাউস। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন জান্নাত চাইবা বান্দা, সবচেয়ে ভালোটা চাইবা, নিচেরটা চাইবা কেন? চাইবা এক নম্বরটা, এক নম্বরটা চাইলে পাঁচ নম্বরটা ওইটা তো পাইবা নাকি? চাইতেই যদি নিচেরটা সরকার পাইবে, কেউ যদি টার্গেট থাকে ফার্স্ট ক্লাস পাওয়ার, সেকেন্ড ক্লাস পাইবো না হয় থার্ড ক্লাস হইলেও পাইবো। টার্গেটে যদি থাকে থার্ড ক্লাস পাওয়ার, তাহলে কি ক্লাস পাইবো? এত কোনো ক্লাসে পাইবো না। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মত জান্নাত চাইবা সবচেয়ে ভালোটা চাইবা। ওই জান্নাতের জান্নাতুল ফেরদাউসের ছাদ হলো আল্লাহ রাব্বুল আলামিনের আরশ। সুবহানাল্লাহ। জান্নাতুল ফেরদাউসের ছাদে আল্লাহর আরশ। এইজন্য যেই মুমিনেরা জান্নাতুল ফেরদাউসের অধিবাসী হবেন, জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস হবেন, তারা প্রতিদিন আল্লাহ রাব্বুল আলামিনকে দেখতে থাকবেন। সুবহানাল্লাহ। আল্লাহর সাথে তাদের দিদার প্রতিদিন হবে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর আরশ মুমিনের কলবের ভিতরে নয়, এই কথাটা, এই ধারণাটা সত্য নহে। এই ধারণাটা কি? মিথ্যা বলা যাবে। কারণ ওলামায়ে কেরামরা অনেক সম্মানের অধিকারী, কোন আলেম সম্মানিত মানুষ যদি মিথ্যা কথা বলে মিথ্যা বলা যাবে না, বাপে যদি মিথ্যা কথা বলে বাপেরে কোনোদিন মিথ্যাবাদী বলা যাবে না। বলতে হবে, আব্বা জান আপনার এই কথাটা সত্য নহে, ঘুরাইলে কিন্তু সত্য নহে মানে মিথ্যা কথা, কিন্তু আপনি বলেন কি আপনার কথাটা সত্য নহে, কারণ উনি একজন সম্মানিত ব্যক্তি, ওনার কথাটা মিথ্যা বলা যাবে না। তাহলে আমাদের দেশের কোন কোন সম্মানিত ওলামায়ে কেরামদের মুখ থেকেও শুনি, কুলুবুল মুমিনে আরশুল্লাহ, এই জন্য বলা যাবে না কথাটা মিথ্যা, বলতে হবে কথাটা সত্য নহে। বুঝতে পারছেন? কথাটা সত্য নহে এভাবে বলবেন, এগুলো হলো দাওয়ার হিকমা। সরাসরি কোন জিনিসকে বেদাত বলবেন না, বলবেন যে এটা সুন্নতের খেলাফ, আপনার এই আমলটা এই কাজটা সুন্নতের খেলাফ হইতেছে, এ কথা করে দেখবেন গরম হতো না। যদি কোন বেদাত, আরে মিয়া আমি বেদাতি নাকি, আমি বেদাত করি নাকি, এজন্য সরাসরি বেদাত করবেন না, করবেন কি সুন্নতের খেলাফ। কথা কিন্তু একটাই, সুন্নতের খেলাফ হইলে ওটা কি বেদাত। তা আপনি করবেন যে বেদাত করবেন না, করবেন কি সুন্নতের খেলাফ, এটা সুন্নতের বিপরীত। তাহলে যে ভাইরা বলেন কুলুবুল মুমিনে আরশুল্লাহ, এই আকীদাও ঠিক না। আবার কোন কোন ভাই বলেন, শুনেন আল্লাহ কোথায় এই প্রশ্ন করা যাবে না, আল্লাহ কোথায় এই প্রশ্ন করাই যাবে না, ইমান নষ্ট হয়ে যাব। তাহলে ওই ভাইদেরকে আমি বলবো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্টভাবে একজন দাসীকে ঈমান পরীক্ষা করার জন্য জিজ্ঞাসা করছেন আইনাল্লাহ, ওই মহিলার জিজ্ঞাসা করছেন আইনাল্লাহ, বলো দেখি আল্লাহ কোথায়? মহিলা বলছেন ইসসামা, সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে একজন দাসী একজন গোলাম জানে আল্লাহ কোথায়, আজকের জামানার বড় বড় বুদ্ধিজীবী ভাইরাও জানে না আল্লাহ কোথায়। ইমান পরীক্ষা করার জন্য এক নম্বরে নবী সাল্লাম জিজ্ঞাসা করছেন কি আইন আল্লাহ আল্লাহ কোথায়? তাহলে আস্তাগফিরুল্লাহ, যদি কেউ বলে আল্লাহ কোথায় এটা জিজ্ঞেস করলে ঈমান চলে যায়, তো সর্বপ্রথম নবী সরতনামের ঈমানটা চলে গেছে। নবী সরতনামের যদি ঈমান যায় তো জমিনে ঈমানদার কারা? ঈমানদারটা কে? আল্লাহ রাসূল সরতনাম স্বয়ং একজনের জিজ্ঞাসা করে আইন আল্লাহ আল্লাহ কোথায়, তাহলে আল্লাহ কোথায় এটা জানা ঈমানের একটা গুরুত্বপূর্ণ বিষয়। এটা জিজ্ঞাসা করলে ইমান যাবে না, এটা না জানলে ইমান যাবে। তাহলে আমি যে কথাটা বলতেছিলাম আমার ভাইয়া, কালবের ভিতরে তাহলে কে থাকে? কালবের ভিতরে কি থাকে? ইমান থাকে কালবের ভিতরে, আল্লাহ রাব্বুল আলামিন কালবের ভিতরে নয়। তাহলে কি জমিনে যা হয়, যেহেতু আল্লাহ নাই তাহলে আল্লাহ কিছু থাকে না নাকি? আল্লাহ রাব্বুল আলামিনের এলেম দুনিয়ার আসমান জমিন সর্বত্র বিরাজমান, আল্লাহ রাব্বুল আলামিনের শ্রবণ শক্তি সর্বত্র বিরাজমান, আল্লাহ রাব্বুল আলামিনের দৃষ্টি শক্তি সর্বত্র বিরাজমান, আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত ক্ষমতা সর্বত্র বিরাজমান। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে সুন্দর করে বলেছেন ওয়ামা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা, আল্লাহ রাব্বুল আলামিন জানেন না আল্লাহর এলেমের বাহিরে গাছের একটা পাতাও ঝরে পড়ে না। সুবহানাল্লাহ, গাছের একটা পাতা ঝরে পড়লে এ সম্পর্ক আল্লাহ রাব্বুল আলামিনের এলেম আছে, আল্লাহ রাব্বুল আলামিন জানেন। তাহলে ঈমান থাকে কোথায়? কালবের ভিতরে। কিন্তু হেদায়েতটা পরিচালিত হয় মাথা থেকে, এটার নাম হলো তাজকিয়া। আল্লাহ রাব্বুল আলামিন যত নবী রাসূল দুনিয়াতে পাঠিয়েছেন গুরুত্বপূর্ণ একটা কাজ দিয়েছেন তাজকিয়া করার জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুরুত্বপূর্ণ একটা কাজ ছিল তাজকিয়া করা। কোরআনে কারিমের অনেকগুলো আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াল্লাযী বা'থা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়ায়ুযাক্কিহিম ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, সূরা আল জুমুআর 2 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তিনি রাসূল পাঠিয়েছেন উম্মে জাতির কাছে ইয়াতলু আলাইহিম আয়াতিহি, ওই রাসূল প্রথমে তার আয়াতগুলোকে জাতির কাছে লোকদের কাছে উপস্থাপন করবেন। ওয়ায়ুযাক্কিহিম, দুই নম্বর কাজ হলো তাদেরকে তাজকিয়া করবেন, তাদের চিন্তা চেতনাকে বিশুদ্ধ করবেন, তাদের আকীদাকে বিশ্বাসটাকে পরিশুদ্ধ করবেন। সুবহানাল্লাহ, আজকে তাজকিয়া দিয়ে বায়াতের ব্যবসা বানানো হয়েছে, তাজকিয়া দিয়ে পাগড়ি দানার ব্যবসা, তাজকিয়া দিয়ে হাদিয়ার ব্যবসা। আল্লাহ কোরআনে বলছে এটা তাজকিয়া। তাজকিয়া হলো পরিশুদ্ধি। কিসের পরিশুদ্ধি? চিন্তা চেতনার আকীদার পরিশুদ্ধি। আকীদার মধ্যে কোনো শিরক থাকবে না, আকীদার মধ্যে কোনো বেদাত থাকবে না, আমলের ক্ষেত্রে কোনো শিরক থাকবে না, আমলের ক্ষেত্রে কোনো বেদাত থাকবে না। এই শিরক বেদাত মুক্ত তাওহীদ এবং সুন্নাহ ভিত্তিক চিন্তাধারা, এটার নাম হলো তাজকিয়া। এটার নাম কি? তাজকিয়া, পরিশুদ্ধ করা। আমাদের চিন্তা চেতনা, আমাদের বিশ্বাসে, আমাদের আকীদায় অসংখ্য শিরক আছে, আমাদের চিন্তা চেতনায় আমাদের আকীদায় অসংখ্য বেদাত আছে। এই শেরেক বেদাত থেকে পরিশুদ্ধ করা, এটার নাম হলো তাজকিয়া। এটার নাম তাজকিয়া। তাহলে হেদায়েত কি জিনিস? হেদায়েত হলো যেই লোকের চিন্তা চেতনা আকীদাটা বিশুদ্ধ হয়, আমলটা বিশুদ্ধ হয়, বুঝতে হবে আল্লাহর এই বান্দা হেদায়েত পাইছে। যেই লোকের আকীদা বিশুদ্ধ না, যে লোকের বিশ্বাসটা বিশুদ্ধ না, যে লোকের আকীদার মধ্যে শিরক আছে, যে লোকের আমলের মধ্যে সুন্নাত নাই, বেদাত আছে, বুঝতে হবে আল্লাহর এই বান্দা হেদায়েত পায় নাই। তাহলে হেদায়েত বোঝার মাধ্যম কি? হেদায়েতটা পাইছে এটা বুঝবেন কিভাবে? বোঝার মাধ্যম হলো আল্লাহর এই বান্দা শিরক করে না, আল্লাহর তাওহীদের উপরে তার আকীদা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের উপরে দৃঢ় আমল, সম্পূর্ণ বেদাত মুক্ত, বুঝতে হবে আল্লাহর এই বান্দা হেদায়েত পাইছে। হেদায়েত পাওয়ার জন্য দেখতে হবে, অনুসরণ করতে হবে সালাফদেরকে। কাদেরকে? সালাফ নাম শুনছেন? সালাফ, অনেকে সালাফ বোঝেন, সালাফ নাম শুনছেন? সালাফ কোন দলের নাম না, সালাফ কোন গোষ্ঠীর নাম না, সালাফ কোন ফেরকার নাম না। সালাফ হলো এই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শুরু করে 1400 বছর পর্যন্ত আমরা যাদের মাধ্যমে তাওহীদ পেয়েছি, যাদের মাধ্যমে সুন্নাত পাইছি, এই সমস্ত উলামায়ে কেরামদের নামটা হলো সালাফ। এই সমস্ত উলামায়ে কেরাম নাম সালাফ। নবী সাল্লামের সাহাবিরা হলেন 1 নম্বর সালাফ, তাবেঈনে কেরাম 2 নম্বর সালাফ, তাবে তাবেঈনে কেরাম 3 নম্বর সালাফ। এরপরে যুগে যুগে যত উলামায়ে কেরাম আহলুস সুন্নাহ ওয়াল জামাত আকীদা শিরক মুক্ত, তাওহীদি ঈমান, বিদআত মুক্ত, সুন্নতি আমলের উপরে ছিলেন, এই সমস্ত উলামায়ে কেরামের নাম হলো সালাফে সালেহীন। সুবহানাল্লাহ। এদের নাম হলো সালাফে সালেহীন। এদেরকে অনুসরণ করলে আপনি বুঝতে হবে আপনি হেদায়েতের উপরে আছেন। এতে এদেরকে বাদ দিয়ে 1400 বছরের সালাফদেরকে বাদ দিয়ে যদি নিজে নিজে দিন বানান, নিজে নিজে দিন মানেন, বুঝতে হবে আপনি সালাফদের উপরে নাই, হেদায়েতের উপরে নাই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আত-তাওবার 100 নম্বর আয়াতে বলছেন والسابقون الأولون من المهاجرين والأنصار إحسان الله رب العالمين বলে الصحابه کرام انصار و مهاجر এদেরকে যারা ইত্তেবা করে, এদেরকে যারা অনুসরণ করে, বি ইহসানিন ইহসানের সাথে যারা অনুসরণ করে, আল্লাহ রাব্বুল আলামিন আ'তাল্লাহু লাহুম জান্নাত, এদের জন্য রাব্বুল আলামিন জান্নাত বানায় রেখেছেন। সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় সালাফদেরকে অনুসরণ করলে জান্নাত। সুবহানাল্লাহ। এজন্য ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, নাম শুনছেন? আল্লাহু আকবার। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি আমাদের আকীদারও ইমাম, ফিকহেরও ইমাম, কি বলেন? বর্তমানে আমাদের কোন কোন ভাই অনেক বেশি ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির মুহিব্বিন থাকছে, ইমাম আবু হানিফার অনুসারী থাকছে। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির আকীদার সাথে, আমলের সাথে, চিন্তা চেতনার সাথে মিল নাই, আবার বলে আমরা ইমাম আবু হানিফার অনুসারী। আর যারা ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহিকে পুরাপুরি সালাফ হিসাবে অনুসরণ করেন তাদেরকে বলা হয় লা মাযহাবি। নাম শুনছেন? বাংলাদেশে নাকি কিছু লামাজাবি আছে, দেখছেন নি আপনারা? কিরকম লামাজাবিরা? কিরকম নামাজ পড়ে না? নাউজুবিল্লাহ। আমি লামাজাবি খুঁজি বাংলাদেশে পাই না এখনো, লামাজাবি খুঁজতে খুঁজতে পুরো বাংলাদেশ খুঁজে ফেলছি, এখনো পাই নাই কোনো জায়গায় লামাজাবি। এমনি শুধু বায়বীয় ভাসমান কথায় শুনি লামাজাবি আছে, কিন্তু বাস্তবে কোথাও লামাজাবি দেখি না। কারণ যারা সালাত আদায় করেন, যারা নামাজি, যারা মুসল্লি, তাদের প্রথম থেকে শেষ পর্যন্ত নামাজের সমস্ত কর্মকাণ্ড মাযহাবের ভিতরে আছে, আছে না? যিনি হাত বুকের উপরে বাঁধেন এইটাও মাযহাবে আছে, যিনি হাত নাভির নিচে বাঁধেন এইটাও মাযহাবে আছে, আছে না? কোন মাযহাবে আছে? নাভির নিচে বাঁধা হানাফি মাযহাবে আছে, বুকের উপরে বাঁধা শাফি মাযহাবে আছে, হাম্বলি মাযহাবে আছে, এমনকি মালিকি মাযহাবেও আছে। যদিও মালিকিরা হাত খোলা রেখে নামাজ পড়ে, তারাও মালিকি মাযহাব থেকে অনেকে বিচ্যুত হয়ে গেছে। ইমাম মালিক রাহমাহুল্লাহ বুকের উপরে হাত বাঁধতেন, যদিও তিনি শেষ বয়সে অত্যাচারের কারণে হাত বাঁধতে পারেন না, হাত খুলে রেখেছেন। এটাকে কেউ কেউ দেখে ওনারা হাত খুলে রাখেন, তাহলে বোঝা যায় হাত বুকে বাঁধা এইটাও হাদিসে আছে, মাযহাবেও আছে। আবার হাত নাভির নিচে বাঁধা এটাও হাদিসেও আছে, আবার মাযহাবেও আছে, আছে না? যদিও হাদিস সহিদ নিয়ে কথাবার্তা আছে, কিন্তু হাদিসে আছে তো, মাযহাবে আছে তো। আচ্ছা, আমিন সশব্দে বলা এটা মাযহাবে আছে কিনা? শাফি মাযহাবে আছে, মালিকি মাযহাবে আছে, হাম্বলি মাযহাবে আছে। আমিন নিঃশব্দে বলা এটা মাযহাবে আছে কিনা? এটাও হানাফি মাযহাবে আছে। তাহলে বোঝা যায় যিনি আমিন সশব্দে বলেন এটাও হাদিসে আছে, মাযহাবে আছে। যিনি আমিন নিঃশব্দে বলেন এটাও মাযহাবে আছে। যিনি রাফলিয়া দেন করেন এটাও মাযহাবে আছে, যিনি রাফলিয়া দেন করেন না এটাও মাযহাবে আছে, আছে না? তাহলে বোঝা যায় আল্লাহর যে বান্দা নামাজি, সেই বান্দার সমস্ত আমল মাযহাবের ভিতরে আছে। কিন্তু আল্লাহর যে বান্দার নামাজে পড়ে না এটা কোন মাযহাবে আছে বলেন দেখি? যিনি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে না এটা কোন মাযহাবে আছে? হানাফি মাযহাবে কি আছে পাঁচ ওয়াক্ত নামাজ না পড়িও তুমি জান্নাতে চলে যাবা, আছে? শাফি মাযহাবে আছে না? মালিকি মাযহাবে আছে না? হাম্বলি মাযহাবে আছে না? তাহলে উনি কোন মাযহাবের অনুসারী? লা মাযহাবি, উনি কি? তাহলে যিনি নামাজে পড়েন না উনি লা মাযহাবি, যিনি নামাজ পড়েন দুই একটা মাসআলার ক্ষেত্রে যদিও ইখতিলাফ হয় কিন্তু সকলেই মাযহাবি, বরং একজন হলো এক মাযহাবি আরেকজন হলো চারি মাযহাবি, কি বলেন? যিনি হানাফি মাযহাব অনুসরণ করেন, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি অনুসরণ করেন, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি স্পষ্ট করে বলে দিয়েছেন হাশিয়ায়ে রাদ্দুল মুখতারের ভিতরে, এখনো কথাটা লেখা আছে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির কথা, যেটা আমাদের সকল মাদ্রাসা আলিয়া কওমি সব জায়গায় মুক্তি হতে হলে এই কিতাব পড়ে মুক্তি হতে হবে। সেই কিতাবের মধ্যে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির কথা লেখা আছে, ইজা সহাল হাদিসু ফাহুয়া মাযহাবি, যেটা সহি হাদিস ওইটাই আমার মাযহাব। তাহলে যিনি সহি হাদিস অনুসরণ করেন তিনি হানাফি মাযহাবের মানুষ, হানাফি মাযহাবের অরিজিনাল মানুষ। আর যিনি ইমাম আবু হানিফা রহমতুল্লাহের বক্তব্যকে ধরতে গিয়ে সহি হাদিসকে বাদ দেন উনি ইমাম আবু হানিফা রহমতুল্লাহের প্রকৃত অনুসারী নন। উনি ইমাম আবু হানিফা রহমতুল্লাহকে দুনিয়ার মানুষের সামনে পরিচয় করে দেন যে দেখো আমাদের ইমাম সহি হাদিস বাদ দিয়ে দৈফ হাদিস গ্রহণ করছে, দেখো আমাদের ইমাম সহি হাদিস বাদ দিয়ে কিয়াস গ্রহণ করছেন, আমাদের ইমাম সহি হাদিস বাদ দিয়ে উনি রায় দিয়েছেন, ওনার ব্যক্তিগত মতামত দিয়েছেন। উনি ইমাম আবু হানিফা রহমতুল্লাহকে ছোট বানিয়ে ফেলছেন। আর যিনি ইমাম আবু হানিফা রহমতুল্লাহের অনুসরণ করেন কিন্তু যখন সহি হাদিস পান সাথে সাথে সহি হাদিসের অনুসারী হয়ে যান, আল্লাহ এই বান্দা হলেন হানাফি মাযহাবের প্রকৃত অনুসারী, প্রকৃত হানাফি। কিন্তু আমরা মাঝে মাঝে বায়বীয় ভাসমান কিছু কথা শুনি, লা মাযহাবি আছে বাংলাদেশের, মাযহাব মানে না, এই কথাটাও সত্য নহে, মিথ্যা কথা বলা যাবে না, কারণ আলেমেরা বলেন তো, এই জন্য বলা যাবে না যে এটা মিথ্যা। এটা কি সত্য নহে? বাংলাদেশে কোন নামাজি লা মাযহাবি নাই, যেই ভাইয়েরা নামাজ পড়েন না ওনারা হলেন লাল মাঝহাবি, ওনাদের কোন মাঝহাব নাই। কারণ প্রত্যেক মাঝহাবে নামাজ পড়ার জন্য বলা হয়েছে নামাজ পড়া ফরজ, কিন্তু যারা পড়েন না এটা সাই মাঝহাবের কোন মাঝহাবে। আমি যে কথাটা বলতেছিলাম, তাহলে হেদায়েত কাদেরকে অনুসরণ করলে হেদায়েত পাওয়া যায়? সালাফে, সালাফে সালেহীনদের অনুসরণ করলে হেদায়েত পাওয়া যায়। সূরা আল ফাতিহার মধ্যে বারবার আমরা দোয়া করি, কি দোয়া করি? হেদায়েতের দোয়া করি না, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। কোন হেদায়েত চাই আমরা? জি, সিরাতাল মুস্তাকিমের হেদায়েত। সিরাতাল মুস্তাকিমের হেদায়েত কোনটা? সিরাতাল লাযীনা আনআমতা আলাইহিম। সিরাতাল মুস্তাকিমের হেদায়েত হলো ওই হেদায়েতটা যেই হেদায়েতের উপরে চলার কারণে আল্লাহর বান্দারা নিয়ামত পাইছেন। সুবহানাল্লাহ, এই নিয়ামত প্রাপ্ত কারা? কোরআনে কারিমের এক আয়াত আরেক আয়াতের তাফসীর। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে নিয়ামত প্রাপ্তদের ব্যাখ্যা দিয়েছেন, ওয়ামাই ইউতিউল্লাহ ওয়ার রাসূলা ফাউলাইকা মাআল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যীন ওয়াস-সিদ্দীকীন ওয়াস-শুহাদা ওয়াস-সালিহীন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হেদায়েত প্রাপ্ত মানুষ হলো মিনান নাবিয়্যীন আমার নবী রাসূলরা, ওয়াস-সিদ্দীকীন সিদ্দীকরা, ওয়াস-শুহাদা শুহাদারা, ওয়াস-সালিহীন সালিহীন মানুষরা। তাহলে এদের পথ, এদের তরিকা, এদের পদ্ধতি, এদের মানহাজ অনুসরণ যদি করে বোঝা যাবে এরা নিয়ামত প্রাপ্ত, হেদায়েত প্রাপ্ত। তাহলে আমরা বুঝলাম হেদায়েত পাইতে হইলে সালাফদেরকে সালাফে সালেহীন থেকে অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে এ পর্যন্ত মাঝখান দিয়ে যে সমস্ত ওলামায়ে কেরাম, যে সমস্ত দিনদার সালেহীনেরা শিরক মুক্ত তাওহীদি ঈমানের উপরে ছিলেন, বেদাত মুক্ত সুন্নতি আমলের উপরে ছিলেন, এই পদ্ধতি অনুসরণ করলে সে হেদায়েত পেয়েছে। এখন কথা হলো যদি কেউ শিরকের উপরে থাকে, বেদাতের উপরে থাকে, বুঝতে হবে তিনি হেদায়েত পান নাই। আচ্ছা, তো এই হেদায়েত যদি না পান তার কি করতে হবে? হেদায়েত পাইতে হবে, হেদায়েত না পাইলে তো জান্নাত পাওয়া যাবে না। হেদায়েত না পাইলে হেদায়েত পাইতে হবে, আর হেদায়েত পাইলে কি করতে হবে? হেদায়েত না পাইলে হেদায়েত পাইতে হবে, আর হেদায়েত যে পাইছে সে কি করব? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু, যিনি হেদায়েত পাইছেন তাওহীদ পাইছেন তিনি তাওহীদের উপরে ইসতিকামত থাকবেন, যিনি সুন্নাত পাইছেন বেদাত মুক্ত সুন্নতে আমল পাইছেন তিনি মৃত্যু পর্যন্ত সুন্নতের উপরে ইসতিকামত থাকবেন। তাহলে যিনি হেদায়েত পেয়েছেন তিনি হেদায়েতের উপরে মৃত্যু পর্যন্ত ইসতিকামত থাকবেন, আর যিনি হেদায়েত পান নাই তার কাজ হলো তিনি হেদায়েত পাওয়ার জন্য চেষ্টা করবেন। এজন্য জানাজার নামাজের মধ্যে আমরা দোয়া করি, ভিতরে একটা দোয়া করি, জানাজা একটা দোয়া করি, বলি না ভিতরে দোয়াটার নাম কি? ওরা এই দেশে তো ভিতরে দোয়া করে না, মাশাআল্লাহ দেখছেন সবাই জানো, কারণ এই অঞ্চল তো আলহামদুলিল্লাহ ওলামায়ে কেরামে ভরপুর, এই অঞ্চল দ্বীনী অঞ্চল, এই অঞ্চলের ভাইয়েরা জন্মগত ভাবে ইসলাম নিয়ে দ্বীন নিয়ে জন্মগ্রহণ করে আলহামদুলিল্লাহ, এটা তো সবাই জানে। তাহলে তোমায় কুনুতের মধ্যে আমরা কি বলি? আল্লাহুম্মা হদিনি ফিমান হাদাইত। তবে এই দোয়ায় কোন বাংলাদেশের খুব কম ভাইয়েরা জানে, বাংলাদেশের ভাইয়েরা ওই দোয়ায় কোনটা বেশি জানে না, আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা এটা বেশি জানে। কিন্তু আরেকটা সহি দোয়ায়ে কুনুত আছে, সেটা হলো আল্লাহুম্মা হদিনি ফিমান হাদাইত, হে আল্লাহ আমাকে হেদায়েত দাও ফিমান হাদাইত, যাদেরকে আপনি হেদায়েত দিয়েছেন তাদের মত তাদের ভিতরে আমাকে ঢুকাই নেন। সুবহানাল্লাহ। তাহলে হেদায়েত পাওয়ার পরে আল্লাহর কাছে বারবার দোয়া করতে হবে হেদায়েতের উপরে ইস্তিকামত থাকার জন্য। আর যিনি হেদায়েত পান নাই, যিনি হেদায়েত পান নাই বারবার দোয়া করবেন আল্লাহ আমাকে হেদায়েত দিয়ে দেন, রাব্বুল আলামিন আমাকে হেদায়েত দিয়ে দেন, হেদায়েত না পেয়ে যেন আমার মৃত্যু না হয়। আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাআহইহি আলাল ইসলাম ওয়ামান তাওয়াফফাইতাহু মিন্না ফাতাওয়াফফাহু আলাল ঈমান। রাব্বুল আলামিন দুনিয়া যতদিন বাঁচিয়ে রাখবেন ইসলামের উপরে আমাকে বাঁচাই রাখেন, আর যখন আমার মৃত্যু দিবেন ঈমানের উপরে আমার মৃত্যুটা দিবেন। সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় হেদায়েত পাওয়ার পরে মৃত্যু পর্যন্ত হেদায়েতের উপরে থাকার জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে, যেন এই হেদায়েতের উপরে থেকে ঈমানটা নিয়ে কবর যেতে পারি, ঈমানটা নিয়ে কবর যেতে পারি। তাই খালি ঈমান নিয়ে যাবেন, আমল নিবেন না, কি কর, হ্যাঁ কি কি নিবেন কবরে বলুন দেখো। তো এখানে তো আমল নেওয়ার কথা দোয়া করেন নাই, দোয়া যে করলে খালি অমান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান, দোয়া তো করলেন না ফাতাওয়াফাহু আলাল ঈমানে ওয়াল আমল, ঈমান ওয়াল আমল কইছেন, কইছেন কি ঈমানটা লই কবরে যেতে চান, আমলের কথা কিন্তু বলেন না। কারণ কি, হাত টান দিলে মাথা চলে আসে বলে না, আপনি ইমান আসলে আমল অটোমেটিক আসবে, আমলটা ইমানের ভিতরে ঢুকানো আছে, কেউ যদি ইমান নিয়ে মরে তার অর্থ হলো আমল নিয়ে মরছে, ইমান থাকলে আমল থাকবে, আমল থাকলে ইমান নাও থাকতে পারে। আর কথাটা বুঝতে পারছো, ইমান আছে মানে এই লোকের ইমানও ঠিক আছে আকীদাও ঠিক আছে আমলও ঠিক আছে, আর আমল আছে মানে তার আমল হয়তো আছে কিন্তু ইমানটা ঠিক নেই। ইমান যদি ঠিক থাকে জান্নাত পাওয়া যাবে, আমল ঠিক আছে ইমান নাই জান্নাত পাওয়া যাবে না। যেমন আব্দুল্লাহ ইবনে উবাই, আব্দুল্লাহ ইবনে উবাই আমল ছিল ইমান ছিল না জান্নাত পায় নাই, আবু জাহেল আবু লাহাবদের অনেক আমল ছিল কিন্তু ইমানের ভিতরে শিরক ছিল এই জন্য জান্নাত পায় নাই। এই জন্য এখানে দোয়া শেখানো হয়েছে পাতাওয়াফাহু আলাল ঈমান, ইমানের উপরে মরা, ইমানের উপরে মরা মানে আমলটা ইমানের ভিতরে ঢুকানো আছে। সুবহানাল্লাহ। এজন্য ইমান যদি কারো বিশুদ্ধ করে দিতে পারেন, আকীদাটা যদি বিশুদ্ধ করে দিতে পারেন, আমলের দাওয়াত দেওয়া লাগবে না, ইমানেই তাকে বাধ্য করবে আমল বিশুদ্ধ করার জন্য। আল্লাহর বান্দা যদি ইমান নিয়ে রাত্রে ঘুমায়, ইমানেই তাকে বাধ্য করবে ফজরের নামাজে উঠে যাওয়ার জন্য, আর যদি রাত্রে ইমান নিয়ে না ঘুমায় ফজরের আজান হবে জামাত হয়ে যাবে সূর্য উঠে যাবে তারপরেও তারে ঘুম থেকে উঠানো যাবে না, তার অর্থ হলো তার ভিতরে এখনো ইমান ঢুকে নাই, তার ভিতরে ইমান যেটা আসছে এটা গলার উপরে আছে, এটা জাহেরি আছে বাতেনি হয় নাই, ইমানটা এখনো গলার উপরে জাহেরি এটা এখনো বাতেনি হয়নি, এই বাতেনি হইলে তখন ইমানটা প্রকৃত ইমান হয়। এটা এখন আমাদের দেশে কয় কয় এলেন দুই প্রকার, জাহেরি এলেন আর বাতেনি এলেন, এলেন দুই প্রকার না, এলেমের দুইটা পর্যায়, এলেম প্রথমে জাহেরি থাকে পরবর্তীতে এলেম বাতেনি হয়। যেমন করেন এখান থেকে রাত্রে তিনটার সময় বিমানের ফ্লাইট, বরগুনা থেকে ঢাকা গেছে, হোটেলে আটটার সময় নটার সময় শুয়ে আছেন, তিনটায় আপনার ফ্লাইট, দুইটার সময় আপনাকে এয়ারপোর্টে ঢুকতে হবে, ঘুমাইছেন আর এক ঘন্টা পরপর আধা ঘন্টা পরপর উঠেন আর ঘড়ি দেখেন ঘুমাসে না, কোন ফাঁকি দিয়ে বিমানটা চলে যায়। আপনি বারবার উঠতেছেন, বারবার গড়ি দেখেন, বারবার উঠেন, বারবার গড়ি দেখেন, কোনোভাবে যাতে আমার ফ্লাইটটা মিস না হয়। কেন মিস হলে অসুবিধা কি? অসুবিধা হলো যদি ফ্লাইটটা মিস হয়ে যায় আমার দুনিয়াবি অনেক ক্ষতি হয়ে যাবে। তাহলে বোঝা গেল এই এলেমটা জাহেরিও আবার বাতেনিও হয়ে গেছে, ভিতরেও ঢুকে গেছে। এই ফ্লাইট যদি মিস হয় আমার ক্ষতি হইতে পারে। কিন্তু ফজরের নামাজ না পড়লে জাহান্নামে যেতে হবে, এই কথা কি আল্লাহ বলেন নাই নাকি? বলছেন না? কোরআনে কারিমে স্পষ্ট বলছেন, মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকুম মিনাল মুসাল্লিন। জাহান্নামে যাওয়ার এক নম্বর কারণ হলো মুসল্লি না হওয়া, নামাজ না পড়া। তাহলে ফজরের নামাজ না পড়লে জাহান্নামে যাবে ওই কথা কে না জানে? এই কথা জানে না এরকম মুসলমান আছে? এরকম মুসলমান যদি না থাকে ফজরের নামাজের জামাতে কোন মুসল্লি নেই। তার অর্থ হইল এই এলেমটা তার জাহেরি হয়েছে, এলেমটা এখনো বাতেনি হয় নাই, তার ভিতরে ঢুকে নাই। তার এলেমটা উপরে আছে, এটা ভিতরে ঢুকে নাই। যদি ওই বিমানের ফ্লাইটের মতোই বিশ্বাসটা এলেমটা যদি অন্তরে ঢুকতো, ফজরের জামাতের জন্য সেই রাত্রে ঘুমাইতে পারত না, বারবার খালি গড়ি দেখতো, বারবার খালি গড়ি দেখতো কখন ফজরের আযান হয়। এটার নাম জাহেরিয়া বাতেনি। তাহলে বোঝা গেল আপনার ইমান থাকা মানে ইমানের সাথে সাথে আমলও এর ভিতরে অন্তর্ভুক্ত। আমার সম্মানিত ভাই ও বোনেরা, এই হেদায়েতের উপরে থাকতে হলে কিছু গুণ থাকতে হয়, হেদায়েত পাইতে হলে কিছু গুণ থাকতে হয়, আবার হেদায়েত থেকে এই কারণগুলো ঘটলে হেদায়েত থেকে বিচ্যুত হয়ে যায়, হেদায়েত পায় না। অর্থাৎ বিশুদ্ধ ইমানটা পায় না, বিশুদ্ধ সুন্নতি আমলটা পায় না যদি এই কয়টা কারণ থাকে। এই কয়টা কারণ আমরা সংক্ষেপে আলোচনা করব। এক নম্বরে যদি তার ভিতরে থাকে ইত্তেবাউল হাওয়া, এক নম্বরে কি কথা কয় না, আমার কথা বুঝতেছেন না ঘুমাইতেছেন? এত তাড়াতাড়ি তো ঘুমানোর কথা না নাকি? বরিশালের মানুষ তাড়াতাড়ি ঘুমায়, কয়টায় ঘুমায়? তাড়াতাড়ি ঘুমানো একটু ভালো, তাড়াতাড়ি ঘুমানো কি দোষের বিষয়? এসার নামাজ পড়ি তাড়াতাড়ি ঘুমাই দেবে, এটাই তো ভালো জিনিস। শেষ রাত্রে তাহাজ্জুদের সময় উঠে যাবে। আগে আমাদের মুরব্বীরা তো এরকমই করত, আর এখন ঘুমান রাতে তিনটায় উঠেন সকাল দশটা। আমার সম্মানিত ভাই ও বোনেরা, এক নম্বরে হেদায়েতের প্রতিবন্ধক। যুগে যুগে কোটি কোটি মানুষ হেদায়েত পায় নাই এই কারণে, ইত্তেবাউল হাওয়া। ইত্তেবাউল মানে হাওয়ার অনুসরণ, হাওয়ার অনুসরণ। হাওয়া মানে কি? একটা হলো ইত্তেবাউল হাওয়া, আরেকটা হলো ইত্তেবাউল ওহি। একটা হলো ইত্তেবাউল ওহি, আরেকটা হলো ইত্তেবাউল হাওয়া। আল্লাহর কোন বান্দা যদি ওহির অনুসরণ করে, ওহির ইত্তেবা করে, এই লোক বোঝা যাবে হেদায়েতের উপরে আছে। আরেকজন ওহির অনুসরণ করে না, শুধু হাওয়ার অনুসরণ করে, মনে যা চায় তাই অনুসরণ করে, এই আল্লাহর বান্দা কোনদিন হেদায়েত পাবে না। এই আল্লাহর বান্দা জীবনেও কোনদিন হেদায়েত পাওয়া সম্ভব না। যদি হাওয়ার ইত্তেবা করে, হাওয়ার ইত্তেবা মানে মনে যা চায় তাই করে, মনের ইচ্ছা অনুযায়ী কাজ করে, ওহির তার দ্বারা না। অনেক ভাই আছে দেখবেন নামাজ পড়তে আসছে, নামাজ কি সুন্নাত অনুযায়ী হইতেছে কি হইতেছে না, এই নামাজটাকে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজের মতো হচ্ছে কিনা, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মতো নামাজটা হচ্ছে কিনা, এই খবর মেলা নেওয়ার চেষ্টা করে না। আল্লাহ বান্দা মনে করে নামাজ পড়তে আসছি, এটা কত বড় কাজ করতে আসছি, আল্লাহ কবুল না করি যাবে কই? মানে আল্লাহর ঠেকা, আল্লাহ আমার নামাজ কবুল করতে হবে, নামাজুবিল্লাহ, এই মনোভাব নিয়ে কিন্তু অনেক ভাই নামাজে আসে। মানে নামাজের দাঁড়ানোটা ঠিক করে না, রুকুটা ঠিক করে না, সেজদাটা ঠিক করে না, বুটুকটা ঠিক করে না, নিজের ইচ্ছা মতো নামাজ পড়ে। আমি একদিন মসজিদে ঢুকে দেখি গরমের দিন, তো নিচতলায় ধরো ফিলা পড়ে গেছে, দোতলায় মুসল্লি এসছে, মুসল্লি দেখি তিনজন দোতলায়, তিনজন তিন ফ্যানের নিচে দাঁড়াইছে, দোতলায় এরকম ফ্যান আছে, ওই ফ্যানের নিচে একজন, এই ফ্যানের নিচে একজন, এই ফ্যানের নিচে একজন, মাঝখানে সব ফাঁকা, কেউ নাই। এরা মনে করছে যে সব তো নিচে কেউ দেখবে না, এরাও বলে যে ইচ্ছা মতো তিন মুসল্লি তিন ফ্যানের নিচে। এখন আমি জামাত আসছি একটু পরে, নিচে আমাদের আরেকজন ইমাম সাহেব উনি নামাজ পড়াইতেছে, এখন আমি আসি ঠিকই কান্দ তিনজন তিন জায়গায়, আমি এবার মাঝখানে দাঁড়াইছি, এখন ওনারা দেখতে পাইছে যে আমি আসছি, এবার তিনজন দৌড়াই আসি আমার সাথে দাঁড়াইছি, তাহলে এই তিনজন তো নামাজে দাঁড়াইছে, এই তিনজনের নামাজ হবে, কিন্তু যদি আমি না আসতাম দেখতেন যে তিনজন এইভাবে নামাজ পড়িবেন, তাহলে আল্লাহর বান্দাদের ধারণা যে মসজিদে যখন আসছি নামাজ আল্লাহ কবুল না করে যাইব কই, বিরাট ব্যাপার, এই জন্য তিনজন তিন জায়গায় নামাজ পড়তো, তাদের ধারণা আল্লাহ কবুল করবে। আল্লাহর অনেক বান্দারে দেখবেন নামাজে দাঁড়াইছে, নিয়ত বেড়ে বেড়েছে, আবার চারিদিকে থাকে থাকে দেখে এরকম মুসল্লি আছে না দেখবেন, আবার দেখে ইমাম সাহেব কোন জায়গায় হাত বাঁধবে এটাও দেখে থাকে থাকে। আমি এরকম মুসল্লিও দেখছি নামাজের ভিতরে ইমাম সাহেবের দিকে তাকায় থাকে, তার নামাজ হলো। একবার আমি হজে গেছি, হজে যাওয়ার সময় একজন খতিবকে দায়িত্ব দিয়ে গেছি, একজন ভাইকে যে আপনি নামাজ পড়েন, উনি জুমার নামাজ পড়াইছেন, জুমার নামাজের সব ঠিক আছে, উনি হাত বাঁধার সময় হাতটা একটু উপরে বাঁধছে, পিছন থেকে এক মুসল্লি দেখে গেছে নামাজের ভিতরে, মুসল্লি দেখে গেছিল হাতটা উপরে, নামাজ শেষ হওয়ার সাথে সাথে বলে উঠছে এই খতিব সাহেব তো হবে না হবে না, এই খতিব সাহেবের হাত বুকের উপরে বাঁধছে। সবাই তো দেখছেন কেমনে, আপনি নামাজের মধ্যে দেখলেন কেমনে, এবার আপনার কথা কয় নামাজের মধ্যে দেখছেন কেমনে আপনি হাত যে বুকে বাঁধছে, কারণ হলো উনি আমাদের ভিতরে তাকাইছে, গোয়েন্দাগিরি করতেছে, নামাজ দাঁড়ায় দাঁড়াইছে কোথায় হাত বাঁধবে দেখবেন, এরকম মসজিদে কিছু গোয়েন্দাগিরি করে, যদি দেখে যে আপনি একটু হাতটা উপরে বাঁধছেন, নামাজের পর একটু আসেন আমাদের ইফতার বিভাগে আসেন, আপনি হাত কেন উপরে বাঁধছেন, আমিন কেন জোরে বাঁধছেন, বুঝাই দিয়ে যান, হয় না অনেক জায়গা আছে, তাহলে বুঝাতে এরা নামাজের মধ্যে তাকা তাকে দেখে চারিদিকে। তাহলে এই যে নামাজ পড়ার অবস্থা, এটা হলো এত্তেবাউল হাওয়া, নিজের মন গড়া নামাজের অবস্থা, কারণ নামাজের তো নবী সাল্লাল্লাহু আলাইহি একটা পদ্ধতি আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন সল্লো সল্লো, সল্লোর মধ্যে নারী পুরুষ সবাই, এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি বলেন নাই সল্লুর রাজুল, শুধু পুরুষেরা আমার মতো নামাজ পড়ো, মহিলারা আয়েশার মতো বড়, খাদিজার মতো বড় বলছেন, বলছেন সল্লু ও আমার পুরুষ উম্মত নারী উম্মত, কামা রাআইতুমুনি উসাল্লি, আমি নবীর জন্য নামাজ পড়তে দেখো তেমনি নামাজ পড়ো। তাহলে পুরুষ যেখানে হাত বাঁধবো নারীও সেখানে হাত বাঁধবো, এখন পুরুষ হাত বাঁধতে নামেন নিছে, মহিলা হাত বাঁধবে বুকের উপরে, তাহলে বুকের উপরে হাত বাঁধলে যদি নামাজ না হয় আমাদের হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মা বোনের নামাজ তো বরবাদ, ঠিক না? আমাদের মা বোনের হাত বাঁধতে কোথায়, তা ওনাদের নামাজে বরবাদ, কারণ এটা তো কোনো হাদিসে নাই, বুকের উপরে হাত বাঁধার নাকি কোনো হাদিসে নাই। একজন মুফতি সাহেব বলছেন নাবির নিচে হাত বাঁধার হাদিস সহিহ, বুকের উপরে হাত বাঁধা হাদিস দৈব, পুরুষেরা সহি নারীরা দৈব, এই জন্য আমরা পুরুষদেরকে কই নাবির নিচে হাত বাঁধতে, নারীদেরকে কই বুকের উপরে হাত বাঁধতে, নারীরা নাকি দৈব দুর্বল আর পুরুষেরা সহি সবল। আল্লাহ কি বলছেন, খুলিকাল ইনস ইনসানু দঈফা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও পুরুষ ও নারী সব মানুষের আমি দুর্বল বানাইছি, দঈফ বানাইছি। তাহলে তো আমল করতে হবে কোন হাদিসের উপরে? দঈফের উপরে। তো দঈফ যদি বুকের উপরে হয় তাহলে পুরুষ ও দঈফে চলে আসেন, কি বলেন? কারণ আপনি বলা দিচ্ছেন যে দঈফ হাদিসের উপরে নারীরা আমল করব, কেন নারীরা দঈফ? আর সহিয়াদিসের উপরে আমল করব কারা? পুরুষেরা। আল্লাহ বলতেছেন আমি পুরুষেরও দৈব বানাইছি নারীরও দৈব বানাইছি, দুটাই দৈব, ইনসান তাই দৈব, তাহলে আপনিও দৈব। সুতরাং বুকের উপরে হাত বাঁধে যদি দৈব হয় তা আপনি দৈব চলে আসেন, কি বলেন? তাহলে সলাৎ আদায় করতে হবে কার মতো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো। আর কাউকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখাই দেন না যে অমুকের মতো অমুকের মতো অমুকের মতো করো। কেয়ামত পর্যন্ত আমল করতে হবে কার মত? সমস্ত আমল। ঈমান আনতে হবে কার মত? সাহাবায়ে কেরামের মত। এটা ভালো করে মনে রাখবেন, ঈমান আনতে হবে কাদের মত আর আমল করতে হবে কার মত? রাসূলের মত ঈমান আনবেন না কেন? আল্লাহ পাক কোরআন কারিমে বলছেন ওয়াইদা কিলা লাহুম আমিনু কামা আমানান্নাস, যখন তাদেরকে বলা হয় ঈমান আনো যেমনি ভাবে অন্যান্য মানুষেরা ঈমান আনছে, ওই মানুষগুলো রাসূলের যুগের মানুষ, রাসূলের যুগের ঈমানদার কারা? এরা সাহাবায়ে কেরাম, সাহাবায়ে কেরামের মত ঈমান আনো। ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ, যদি তোমাদের ঈমানটা সাহাবায়ে কেরামের ঈমানের মত হয় ফাকাদ ইহতাদাউ, তাহলে তোমরা হেদায়েতের উপরে আসো। সুবহানাল্লাহ। তাহলে ঈমানটা সাহাবায়ে কেরামের মত, কিন্তু আমলটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মত। কারণ কি বলেন দেখুন? কারণ হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মত ঈমান আনা দুনিয়ার মানুষের পক্ষে সম্ভব না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত জাহান্নাম দেখছেন, আপনারা দেখছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সপ্তম আকাশ পর্যন্ত আল্লাহর আয়াতগুলো দেখছেন, ফেরেশতাদেরকে দেখছেন, সমস্ত নবী রাসূলদেরকে দেখছেন, জিব্রিল আলাইহিস সালাম দেখছেন, আরো কত কত আল্লাহ রাব্বুল আলামিনের আয়াত দেখছেন। আপনি আমি কি দেখছি? এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মত ঈমান দুনিয়ার কোনো মানুষ আনতে পারবে না। একজন মানুষ সরাসরি জাহান্নাম যদি দেখে আসতো, জাহান্নাম দেখার দরকার নাই, জাহান্নামের যদি একটা অংশ কিছু জিনিস দূরের থেকে বুঝতে পারতো, আল্লাহর এই বান্দার জীবনে আল্লাহ ছাড়া আর কিছু বুঝতো না, কি বলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি এই জাহান্নাম দেখে আসছে, জাহান্নামে যারা যাবে এদের অবস্থা দেখে আসছে, জান্নাত দেখে আসছে, জান্নাতের ভিতরে লোকজন দেখে আসছে। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো ঈমান আপনি কেমনে আনবেন? কিন্তু আমলটা করতে হবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো। আমলের ক্ষেত্রে এত্তেবা করতে হবে কার? قل ان كنتم تحبون الله فاتبعوني تحبون الله من تعبدون الله যার প্রতি محبت তার করা হয় ইবাদত। বান্দা যখন আল্লাহরে محبت করে তখন ইবাদত করে একমাত্র আল্লাহর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যদি বান্দা আল্লাহর ইবাদত করতে চাও তাহলে ফাত্তাবিউনি আমার রাসূলের ইত্তেবা করো। তাহলে কোন লোক যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের ইত্তেবা করে বুঝতে হবে আল্লাহর বান্দা হেদায়েতের উপরে আছে। আরেকজন সুন্নতের ইত্তেবা করে না বুঝতে হবে আল্লাহর এই বান্দা হেদায়েতের উপরে নাই। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি করতে হবে? ইত্তেবা করতে হবে। কি রকম ইত্তেবা? সুন্নতে ফেলিয়ারও এত্তেবা, সুন্নতে তারকিয়ারও এত্তেবা। সুন্নতে ফেলিয়া, সুন্নতে তারকিয়া, মানে একটা সুন্নত দু রকম, একটা হলো সুন্নতে ফেলিয়া আর একটা হলো সুন্নতে তারকিয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে যেই কাজ করেছেন সেখানে সেই কাজ করার নাম সুন্নতে ফেলিয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে যে কাজ করেন নাই সেখানে সেই কাজ না করার নাম হলো সুন্নতে তারকিয়া। মানে কোন জায়গায় কোন আমল কোন ইবাদত করার নাম সুন্নত, কোন জায়গায় কোন আমল না করার নাম সুন্দর, কথাটা বুঝছেন? যেমন পাঁচ ওয়াক্ত নামাজের আজান, পাঁচ ওয়াক্ত নামাজের আজান দেওয়া হয় না, এই আজান দেওয়া কি? আজান দেওয়া সুন্নত। জানাজার নামাজে আজান দেওয়া হয় নাকি? আপনাদের পরগুলা জানাজার আজান দেয়, ঈদের নামাজে আজান দেয়, তো ওগুলো নামাজ না? ওগুলো আজান দেন না কেন? আজান দিলে কি গুনার কাজ? কি বলেন, আজান দিলে গুনা হয়? তা আজান দিব অসুবিধা কি? ঈদের নামাজের আজান দিব, সমস্যা আছে কোনো? হ্যাঁ, জানাজার নামাজে আজান দিব অসুবিধা কি? আজান দিলে মেয়ে সোয়াবে না হয়, আজান দিলে গুনা হয় নাকি? তাহলে আজান দেওয়া যাবে? যাবে না। তাহলে বোঝা যায় পাঁচ ওয়াক্ত নামাজের আজান দেওয়া এটা সুন্নত, এখানে আজান দেওয়া সুন্নত। ঈদের নামাজে জানাজার নামাজে আজান না দেওয়া সুন্নত। তাহলে ওখানে আজান না দেওয়া, আজান ছেড়ে দেওয়াটা সুন্নত, আর এখানে আজান দেওয়াটা সুন্নত। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল হাসরের সাত নম্বর আয়াতে বলছেন, ওয়ামা আতাকুমুর রাসূল ফাখুযূহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। আমার রাসূল যেটা ধরতে কয় শক্ত করে ধরো, যেটা ছাড়তে কয় সেটারে ছাড়ো, এটার নাম সুন্নত। এখন যদি কর না, পাঁচ ওয়াক্ত নামাজে আজান দিই, ঈদের নামাজে আজান দিলে অসুবিধা কি? মিয়া, আজান দিলে ক্ষতি কি? আজান দিলে ক্ষতি আছে? আমার আজানটাও দিতে না, দেখছো? আজান দিলে অসুবিধা কি? তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি যেখানে দোয়া করছেন সেখানে দোয়া করা সুন্নাত, যেখানে দোয়া করেন নাই সেখানে দোয়া না করা সুন্নাত। যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি দোয়ার সময় হাত তুলছেন সেখানে হাত তোলা সুন্নাত, যেখানে হাত তোলেন নাই সেখানে না তোলা সুন্নাত। কি বলেন? সব দোয়া কি হাত তোলা সুন্নাত? জি, কথা কয় না, কে রাগ করতেছেন না? সব জায়গায় কি হাত তোলা সুন্নাত? বাথরুমে যাওয়ার সময় দোয়া পড়েন না? বাথরুম বুঝেন তো, টয়লেট বুঝেন? জি, টয়লেটে যাওয়ার সময় দোয়া আছে না? কি দোয়া? মাশাআল্লাহ, সবাই জানে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস অথবা মিনাল খুবসি ওয়াল খাবায়েস, দুটোই সহি। আচ্ছা, এই দোয়া পড়তে, এই দোয়া পড়ার সময় কি হাত তোলেন না? তো যদি হাত তুলি অসুবিধা কি? আরে মিয়া, হাত তোলার সময় দোয়া তোলা, হাত তোলা দোয়ার সময় উত্তম। আমি হাত তুলব, আমি বাথরুমে ঢোকার আগে কেবলা মুখী হয়ে اللهم اني اعوذ بك من الخبز والخبائث, رب العالمين কিছুক্ষণের মধ্যে নাওয়াইতুয়ান আযহাবা ইলা বাইতুল খালা, আমি কিছুক্ষণের মধ্যে বাইতুল খালা টয়লেটে প্রবেশ করার নিয়ত করলাম। নিয়ত করা লাগবে না? নিয়ত বাদে টয়লেটে তাই সোয়া হইব নাকি? আপনি নিয়ত করুন, রব্বুল আলামিন কিছুক্ষণের মধ্যে টয়লেটে প্রবেশ করার জন্য আমি ইচ্ছা করছি, আয় আল্লাহ সমস্ত প্রকার টয়লেটের বিপদ আপদ থেকে আমার হেফাজত করিও, সুন্দর মতে টয়লেটের ব্যবস্থা করে দিও। দোয়া করে টয়লেটে ঢুকছেন, কোন অসুবিধা আছে? জি, কি অসুবিধা? আমি দোয়া না করছি, আরে মিয়া দোয়াটাও করতে দিবে না, দেখছো? না মাজাবিদের অবস্থা, ওহাবিদের অবস্থা, যখন আপনি কোলেন কোন জায়গায় চাই যে ভাই এখানে দোয়া করা যাবে না টয়লেটের সামনে, কয় দেখো দেখে ওয়াহাবি দোয়াটাও করতে না, দোয়া করলে নিয়ে অসুবিধা আছে, এটা খারাপ কাজ নাকি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে দোয়া করেছেন সেখানে দোয়া করা সুন্নাত, যেখানে দোয়া করেন নাই সেখানে দোয়া না করা সুন্নাত, যেখানে হাত তুলছেন ইস্তেমাই ভাবে করছেন সেখানে হাত তোলা সুন্নাত, ইজতেমাই করা সুন্নাত, যেখানে হাত তোলেন নাই ইজতেমাই করেন নাই সেখানে না তোলা সুন্নাত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরুদ পড়া কি? ইবাদত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দরুদ পড়া কি? কার ইবাদত? অনেকে চিন্তা করতেছে কি বলবো না কি বলবো, কার ইবাদত? ইবাদত সব আল্লাহর, নবীর কোন ইবাদত নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ইবাদত করলে শিরক, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কোনো ইবাদত করা সমস্ত ইবাদত কার? আল্লাহ, একমাত্র আল্লাহ সমস্ত ইবাদত, একমাত্র আল্লাহ। আজকে দরুদ পড়া কার ইবাদত? আল্লাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপরে দরুদ পড়বেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জন্য দোয়া করবেন, এটা ইবাদত হলো আল্লাহর ইবাদত, হলো আল্লাহর ইবাদত। এটা কেমনে পড়বেন? দরুদ তাড়াতাড়ি পড়বেন না বসে বসে পড়বেন? কিচ্ছু পাইতা না, সেই নবীর উপরে দরুদ পড়বে কত বড় সাহস, বসে বসে পড়বে দেখি আমি দল নাকি বসে বসে দরুদ পড়ে কি করতে হবে? দরুদ তাড়াতাড়ি বলা যায়। আচ্ছা ভালো কথা, তাড়াতাড়ি বসে বসে পড়বো। এরপরে নবী সাল্লাল্লাহুকে সালাম দিতে হবে, বসে বসে সালাম দিলে বেয়াদবি। কি বলে বেয়াদবি? না, নবীর সামনে এত বড় বেয়াদবি, বসে বসে সালাম দিবে না? নবী না হলে নামাজ পড়তে নাকি? এত বড় দুঃসাহস! বাস এবার দাঁড়ায় যাও, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নবী সাল্লাল্লাহুকে সালামটা দিয়ে দাও, দিয়ে এবার বসে যাও, বসে আপনার বাকিটা শেষ করো। শেষ করার পর আবার দরুদ পড়তে হবে, দরুদের সময় আবার দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার নবীরে দরুদ পড়ো, আবার বসে যাও, বসে বসে দোয়ায় মাসুরা পড়ো, সালাম ফিরাও। নামাজ হয়েছে? অনেকে কয় না নামাজ হয়েছে, কেন হয় নাই? আর নবীর সম্মান করছি, নামাজ হইব না কেন? নবীর সম্মান করলে মিয়া নামাজ পড়ায় নাকি? যেই নবীর উসিলে নামাজ পাইছ, যেই নবী না হচ্ছে নামাজে পাইতা না, কার উসিলে সিন্নি খাইছ মোল্লা সিন্লা না, খালি নামাজ যাইব আমার নেই মানো যাইব, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন বান্দা বসে বসে দরুদ পড়, বসে বসে সালাম দে, আর আমি বললাম না বসে বসলে বেয়াদবি হবে, দাঁড়াই গেলাম। আল্লাহর নির্দেশকে মেনে নিতে পারি নাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে নিতে পারি নাই, এই জন্য আমার ঈমানও যাইব, আমলও যাইব, আমল যাইব, সালাও যাইব। বুঝতে পারছো? তাহলে নবী সাল্লাল্লাহুকে সম্মান, নিজের মন গড়া জানানো, মন গড়া জানালে এটার নাম ইত্তেবাউল হাওয়া। আর কোরআন এবং সুন্নাহর নির্দেশ অনুযায়ী নবী সাল্লাল্লাহুকে সম্মান জানালে এটার নাম হলো ইত্তেবাউল ওহি। বুঝতে পারছো ব্যাপার? যদি ওহির এত্তেবা করেন, আপনি হেদায়েতের উপরে আছেন। যদি নিজের মন গড়া এত্তেবা করেন, মন গড়া নবীর সম্মান জানান, আপনি হেদায়েত থেকে বিচ্যুত হয়ে গেছেন। এটা বাংলাদেশে বোঝানো সবচেয়ে জটিল। আচ্ছা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দরুদ পড়বেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আজানের আগে না পরে? কি বলেন? পরে। সহি মুসলিমের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, ইযা সামিতুল মুয়াজ্জিন ফাকুলু মিসলা মা ইয়াকুল। মুয়াজ্জিন যখন আযান দিবে, মুয়াজ্জিন যা যা বলে তুমি তা তা বলো। আযান যখন শেষ হবে, সুম্মা সাল্লু আলাইয়া, তখন আমি নবীর উপরে দরুদ পড়ো। তাহলে দরুদটা কখন? কে শিখিয়েছে? মুফতিয়ে আযম, ইমামে আযম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় ইমাম আর আছেন জমিনে, তাহলে তিনি হলেন ইমামে আযম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বড় মুফতি জমিনে আছেন? এই পর্যন্ত ছিল না, কিয়ামত পর্যন্ত বড় মুফতি আর আসবে না, উনি হলেন কিয়ামত পর্যন্ত মুফতি আযম, ইমামুল মুত্তাকিন, ইমামুল মুরসালিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখাইতেছেন, মিয়া আযান শেষ হইলে দরুদ পড়ো। এখন আমাদের দেশে কোন কোন জায়গায় দেখি আযানের আগে কি করে? আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, দরুদ পড়ে তারপরে কি করে আজান দেয়। জিজ্ঞেস করলেন কি রে ভাই, আগে দিয়ে দরুদ পড়া কই পাইলা? তো মিয়া আজান পাইছো কার উসিলায়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম না হলে মিয়া আজান পেতে লাগে। এই নবীর দরুদ না পড়ে তুমি আজান শুরু করবে? এটার নাম ইত্তেবাউল হাওয়া। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন আজানের পরে দরুদ পড়তে হবে, এটার নাম ইত্তেবাউল ওহি। ওহি ইত্তেবা আর হাওয়া ইত্তেবা। আচ্ছা আল্লাহর জিকির, আচ্ছা এটা তো গেল আপনি বসে বসে দরুদ পড়ছেন, এখন খুতবার মধ্যে দাঁড়াচ্ছেন, খুতবার মধ্যে খতিব সাহেব খুতবা দিতে দাঁড়াচ্ছেন, খুতবার মধ্যে দরুদ পড়ো না? এই দরুদ কে দাঁড়া দাঁড়ায় পড়বেন না বসে বসে পড়বেন? যদি কোন আরে নিয়ে নামাজের মধ্যে আল্লাহ বলছে বসে বসে পড়তে, খুতবার মধ্যে দাঁড়া দাঁড়ায় পড়বো কেন? কি বলেন, নামাজ পড়ো না খুতবা পড়ো? নামাজ পড়ো, তো সেই নামাজের মধ্যে আল্লাহ শিখেছে বসে বসে পড়ো, এখন খুতবার মধ্যে আমি দাঁড়া দাঁড়ায় পড়বো কেন? তাহলে খুতবা দিতেছে খতিব সাহেব, যেখান দিয়ে দরুদ আসবো ওখানে খতিব সাহেব বসে দেব, খুতবা হইব না? তাহলে সেখানে দাঁড়ায় দাঁড়ায় পড়তে হবে। আমার রসুল দাঁড়া দাঁড়ায় পড়ছেন, আল্লাহ রসুল সাহেবের সাহাবিরা দাঁড়া দাঁড়ায় পড়ছেন, আবার ঘুমাইতে গেছেন বিছনা শুয়ে রয়েছেন, এখন মনে চাইতেছে আহারে ঘুমাসে না, বেশি বেশি ই করে আমার নবীর উপরে দরুদ পড়ি। দরুদ পড়তে পারবেন? যদি বলছে না শুয়ে শুয়ে পড়া তো বেয়াদ হবে, তাহলে আপনি দাঁড়ায় গেলেন বিছনা করতে, দাঁড়া দাঁড়া দরুদ পড়বেন, সারা রাত দরুদ পড়বেন না, দাঁড়ায় থাকবেন আর ঘুম যাবেন কখন? যেখানে দাঁড়ায় শিখেছেন সেখানে দাঁড়ায় পড়া সুন্নত, যেখানে বসে শিখেছেন সেখানে বসে পড়া সুন্নত, যেখানে শুয়ে শিখেছেন শুয়ে পড়া সুন্নত, এটার নাম সুন্নত ফেলিয়া সুন্নত ফাকিয়া। আচ্ছা এবার আসুন আল্লাহর জিকির। আল্লাহর জিকির করা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুরুত্বপূর্ণ একটা ইবাদতের নাম জিকির। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যুকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। ও ইমানদাররা বেশি বেশি করে আল্লাহর জিকির করো, অল্প অল্প না। কি জিকির? হালকা জিকির না ভারী জিকির? জিকির কি বেশি বেশি? হালকা অল্প করলে হবে না, কি করতে হবে? বেশি বেশি করতে হবে। আল্লাহ হচ্ছে জিকিরাম কাসিরা, বেশি বেশি করে আল্লাহর জিকির করো। ওয়াসাব্বিহু বুকরাতান ওয়া আসিলা, সকালবেলা সন্ধ্যাবেলা বেশি বেশি আল্লাহর তাসবিহ করো। সুবহানাল্লাহ। তাহলে জিকির করবেন কার মত? রব্বান জিকির করবেন কার মত? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মত। কারণ সমস্ত ইবাদতের ইত্তেবা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, সমস্ত আমলের ইত্তেবা করবেন কার? তাহলে কোন তরিকায় জিকির করবেন? কোন কোন তরিকা? তরিকায় সৃষ্টিয়া, তরিকায় মুদাব্বিরিয়া, তরিকায় নকশবন্দিয়া, নাকি তরিকায় সৃষ্টিয়া সবেরিয়া, সৃষ্টিয়া নিজামিয়া? কোন তরিকায় করবেন? তরিকায় মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিয়ামত পর্যন্ত জিকির হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে। কার পদ্ধতিতে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে জিকির হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে জিকির করাটা হলো গুরুত্বপূর্ণ ইবাদত। তাহলে আল্লাহর ইবাদতের ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিকির করছেন না? নাকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিকির করেন নাই? সাহাবীরা জিকির করছেন? সাহাবায়ে কেরাম আল্লাহর ওলি ছিলেন কিনা? কি সাহাবায়ে কেরাম আল্লাহর ওলি কিনা? ওলি না খালি ওলির বাপ, বুঝতে পারছেন? খালি ওলি না ওলির বাপ, কারণ সাহাবায়ে কেরাম সকলেই আল্লাহ রাব্বুল আলামিনের ওলি। খালি ওলি না, জান্নাতের সনদ পাওয়া ওলি। আল্লাহ দুনিয়াতে একটা জান্নাতের সার্টিফিকেটটা দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আচ্ছা এই আল্লাহর ওলিরা জিকির করছেন কিনা? কোন তরিকায় করছে? সৃষ্টিয়া তরিকা? সৃষ্টিয়া তখন ছিল? সৃষ্টিয়া তো সব বয়ে হয়নি। কাদেরিয়া তরিকা? এরা যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় জিকির করে যদি আল্লাহর ওলি হতে পারে, আমার ভাইয়েরা এবং বোনেরা, আমি আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় জিকির করে ওলি হতে পারবো না কেন? পারবো না কেন? আমাকে কেন ওই মঈনুদ্দিন সৃষ্টি রহমতুল্লাহ এর মতো করতে হবে? আমাকে কোন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ এর মতো করতে হবে? আমাকে কোন নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ এর মতো করতে হবে? আমি আমার রাসূলের মতো করবো, আমি আবু বকরের মতো করবো, আমি ওমরের মতো করবো, আমি ওসমানের মতো করবো, আমি আলীর মতো করবো, আমি আব্দুল্লাহ বিন আব্বাসের মতো করবো, আমি আয়েশা রাদিয়াল্লাহু তাআলার মতো করবো, আমি খাদিজা রাদিয়াল্লাহু তাআলার মতো করবো। আল্লাহর ওলি আওয়াজ হবে না? এই জন্য জিকির করতে হবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো। আমাদের দেশে কত রকমের জিকির, এখন তো ইন্টারনেট বাইরে আছে, প্রতিদিন নতুন নতুন জিকির দেখা যায়, দেখছেন না? কেউ গান গায়, কেউ নাচে, এটাও বলে জিকির, কেউ লাফায় লাফায়, কেউ বিভিন্ন ধরনের কোদালি জিকির, লাফানি জিকির, কত রকমের জিকির আছে বর্তমানে। আল্লাহ রাসূল এবং আল্লাহ রাসূলের সাহাবীরা এরকম জিকির করছেন কিনা? আচ্ছা, আমাদের দেশে দেখবেন মানুষের যত প্রমোশন হয় তত কাজ কিন্তু কমে যায়, মানুষের কষ্টটি উপরে কিন্তু কাজ তত কম। যেমন ইউনিভার্সিটির একজন লেকচারার, তিনি সপ্তাহে ক্লাস করাইবেন কয়টা? 16টা। ওনার প্রমোশন হয় অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হইবেন, ক্লাস করাইবো সপ্তাহে 12টা, অ্যাসোসিয়েট প্রফেসর হইব, ক্লাস করাইবো সপ্তাহে 8টা, প্রফেসর হইব, ক্লাস করাইবো সপ্তাহে 7টা। দেখেন, প্রফেসর হইছে, তার বেতন হইছে 56,000 স্কেল, ক্লাস করাইবো কয়টা? 7টা সপ্তাহে। আর লেকচারার, তার বেতন হইছে 22,000 স্কেল, ক্লাস করাইবো কয়টা? 16। এই জন্য আল্লাহর জিকিরের লাইনে যখন তরিকার লাইনে ভর্তি হইবেন, প্রথম যখন আপনি প্রথম শ্রেণীতে আছেন, শরীয়তে আছেন, তখন জিকির করবেন পুরা বাক্যের, তখন জিকির করবেন কেমনে? লা ইলাহা ইল্লাল্লাহ। আপনার শরীরে 10টা লতিফা আছে, লতিফা সবগুলোকে জারি করে দিতে হবে। এজন্য এখান থেকে টান মারবেন এই লতিফার দিকে, এখান থেকে ওই লতিফার দিকে, ওই লতিফা থেকে এই লতিফার দিকে, শেষে কলবের মধ্যে ধাক্কা মারবেন, সব গুনাহ পরিষ্কার। এখন আপনি প্রথম তো, এই জন্য জিকির কিন্তু পুরাটা লা ইলাহা। কদিন পরে আপনার প্রমোশন হয়ে গেছে, আরেক দাম উপরে উঠে গেছে, এবার জিকির অর্ধেক, এবার জিকির অর্ধেক বাদ, প্রথম অর্ধেক বাদ, এবার কি করবেন? ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা নাই, কারণ আপনার প্রমোশন হয়ে গেছে, এখন কাজ অর্ধেক কমে গেছে। এই জন্য এখন জিকির হয়েছে কি হাফ, আগে শুনতাম বাদ দেখে এক বানাইতো ফুল, এখন হাফ বাদ দেখে, দেখছেন না? বাদ দে নাকি এখন বছরে দুইবার করে, তো 6 মাসে একবার বাদ দেওয়া, তখন কেক থাকে অর্ধেক, মানে 1 বছর হয়নি কেক থাকে ফুল, আর যখন 6 মাসের বাদ দে তখন কেকেটা অর্ধেক, এখন 6 মাসে একবার বাদ দে পালন করে, 1 বছর হলে নাকি আরেকবার করে, এজন্য কেকও অর্ধেক পায় গেছে, এখন ওই জিকিরও অর্ধেক হয়ে গেছে। কি হয়েছে? ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ অর্ধেক। আচ্ছা, এবার আপনি আরো উপরে উঠে গেছেন, প্রমোশন আরো উপরে, এবার এটারে অর্ধেক বানাইতে হবে, ইল্লাল্লাহর অর্ধেক, ইল্লা বাদ দিয়ে দিবেন, আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আর অর্ধেক। এবার সর্বোচ্চ স্তরে উঠে গেছেন, সবার উপরে উঠে গেছেন, একেবারে হাকিকতে পৌঁছে গেছেন, এবার আল্লাহরে অর্ধেক বানাইতে হইবে, কেমনে বানাইতে হইব? হু হা হু হা হু হা হু হা, মানে আল্লাহরে কাটি অর্ধেক বানাইছে, লাস্টে খালি হু, এইরকম জিকির ভাঙ্গি ভাঙ্গি কাটে কেটে টুকরা করে করে জিকির করছে আসছে না? কেউ কেউ বলেন লা ইলাহা ইল্লাল্লাহ জিকির সুন্নাত, ইল্লাল্লাহ জিকির হলো জায়েজ। আরে মেয়ে, সুন্নতের এত অভাব হয়ে গেছে, সুন্নতে জিকির আর খুঁজে পাওয়া যাচ্ছে না, জায়েজ জিকির নিতে হইব কেন? যদি ধরে নিলাম জায়েজ, জায়েজের দিকে আমি চাবো কেন সুন্নত বাদ দি? সুন্নতের কত জিকির রয়ে গেছে? আমাদের উস্তাদ আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাতুল্লাহ রাহিম আলাইহি একটা বই আছে, নাম শুনছেন? এই বইয়ের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা যত জিকির করছেন সব জিকিরগুলো উল্লেখ করা আছে, আছে না? এই জিকির যদি আপনি সারা জিন্দেগি করেন, সারা জীবন করেন, পরিশেষ করতে পারবেন না। আপনি সুন্নতি জিকিরও তো সারা জীবন করে শেষ করতে পারবেন না। সুন্নতি জিকির বাদ সায়েজের জিকিরের দিকে তোমাইতেছেন কেন? কারণ মুরব্বীরা করছে, এখন যদি কম যে এটা ঠিক নাই তো কত তো মুরব্বীরা ভুল করছে না। এই যে নাম আর ভাইরা এত্তেবাউল হাওয়া বাতি এত্তেবাউল ওহির সরব থাকবে, এটা স্পষ্ট হলে কিসের অনুসরণ করবেন? নিজের মনে কত কিছু মনে চায়, কত ভালো লাগে, অনেক কিছু ভালো লাগে, তাই বলে সেটা করা যাবে না। ওহির মতো করতে হবে, ওহির সাথে মিথ্যা হবে। আমরা একটা পয়েন্ট গেল, এত্তেবাউল হাওয়া এত্তেবাউল ওহি, মানে ওহির এত্তেবা করলে আপনি হেদায়েতের উপরে আছেন, আর হাওয়ার অত্যবায় করলে আপনি হেদায়েতের উপরে। দুই নম্বরে আসেন এলেমার জাহালত, এলেমার জাহালত, জাহালত যদি থাকে জীবনেও হেদায়েত পাইবেন না, এলেম যদি থাকে আপনি হেদায়েত পাইবেন। তাহলে বোঝা না সবাই বড় বড় আলেম হতে হবে নাকি? এলেম হলে হেদায়েত পাইবেন, জাহেল হলে হেদায়েত পাইবেন না। তার অর্থ হলে সবাই বড় বড় আলেম হতে হবে নাকি? কি হতে হবে? এলেম কাকে বলে এটা বুঝতে হবে। এলেম কি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলছেন ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, জমিনে আল্লাহ রাব্বুল আলামিনকে একমাত্র ভয় করে উলামারা। সুবহানাল্লাহ, কারা ভয় করে? আমরা যাদেরকে ওলামা বলি সমাজে, তাদেরকে দেখেন আল্লাহকে ভয় কেমন করি। কি বলে, আল্লাহকে ভয় করলে কোন আলেম শেরেক করতে পারে? কোন আলেম বেদাত করতে পারে? কোন আলেম আরেকজন আলেমকে গালিগালাজ করতে পারে নাকি? আরেকজন আলেমকে ইহুদির দালাল বলতে পারে নাকি? খ্রিস্টানের দালাল বলতে পারে নাকি? এসব কথা কোন লোক যদি, কোন আলেম যদি আল্লাহকে ভয় করে জীবনে করে যদি তার মুখ দিয়ে বাহির হবে না। মুসা আলাইহিসসালামের সাথে ফেরাউনের এত দ্বন্দ্ব, মুসা আলাইহিসসালাম ফেরাউনের কয়টা গালি দিছে, ফেরাউনের কয়টা গালি গালাজ করছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জাহলের ঘরে কয়টা গালি গালাজ করছে, এত বড় বড় কাফের আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিক, তা মুনাফিকের কয়টা গালি গালাজ করছে, বরং মারা গেছে জানাজা পড়তে গেছে। তাহলে আল্লাহর ভয় উঠে গেছে বলে এই অবস্থা, আল্লাহর ভয় উঠে গেছে বলে কুধারণা পোষণ করে। কুধারণা, কুধারণা বুঝুন তো, সুজম। আল্লাহ পাক কোরআনে কারিমে স্পষ্ট বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তানিবু কাযীরাম মিনাজ-জন, সূরা আল-হুজুরাতের 12 নম্বর আয়াত। হে ঈমানদাররা খবরদার, কুধারণা পোষণ থেকে নিজেদেরকে বাঁচাও। আজকে কুধারণার কুধারণা কুধারণার কুধারণা ওয়াজ মাহফিলে বসে আমরা তাদেরকে বড় বড় আলেম মনে করি, মুনাজিরে আজম, মুনাজিরে জমান, মুনাজিরে মিল্লাত, যাদেরকে আমরা বিশাল বিশাল আলেম মনে করি, তারা ওয়াজ মাহফিলে বসে ধারণামূলক উদারণামূলক আলোচনা করে। কয় শুনেন, নোয়াখালীর এক মসজিদে জোহরের নামাজে এক লোকে আমিন কইছে, কোন নামাজে? আমিনটা কইছে কইছে কোন নামাজে? জোহরের নামাজে নাকি মসজিদের মধ্যে জোরে আমিন কইছে? এখন সবাই তারে ধরছে, ও মিয়া তুমি জোহরের নামাজে আমিন কইলা কেন? আমিন তো কয় মাগরিবে আসার ফজরে। ও মিয়া আমি জোহর বুঝি না, ফজর বুঝি না, আসর বুঝি না, আমারে ডেলি 200 টাকা করি দে, এই জন্য আমি মসজিদে যাইলে আমিন বলি। 200 টাকা পাইলে কি করে আমিন পায়? এই কথাটা কে বলতেছেন? একজন বাংলাদেশের যাদেরকে আমরা সবচেয়ে বড় আলেম মনে করি, এইরকম আলেম ওয়াজ মাহফিলে বলতেছেন যে নোয়াখালীর মসজিদে এক মসজিদে এইরকম ঘটনা ঘটছে। এর কয়দিন পরে আমি উমরা গেলাম, বাইতুল্লাহর সামনে বসে দেখি লক্ষ লক্ষ মানুষ বাইতুল্লাহর ইমাম সহ জোরে আমিন বলছে। আমি কে আহারে বাংলাদেশের নোয়াখালীর মাঝদি শহরে একটা লোকের দিয়ে আমিন বলাইতে 200 টাকা লাগে দিলি, আর এখানে ইমাম সাহেব সহ এত লক্ষ মানুষ জোরে আমিন বলল, সৌদি সরকারের প্রতিদিন আমিন বলাইতে কত কোটি রিয়াল লাগে, কত কোটি রিয়াল খরচ করে প্রতিদিন খালি জোরে আমিন বলা, মক্কা মুকাররমা মদিনা মুনাররমা লক্ষ লক্ষ মানুষ, সেখানে তো 200 টাকা দিলে কাজ হবে না, আমাদেরকে বাংলাদেশে 200 টাকা দিলে হয়েছে, এখানে তো অনেক টাকা দেওয়া লাগবে, রিয়াল লাগবে, ডেইলি যদি 10 রিয়াল করি একজনের দেয় তো কত কোটি রিয়াল লাগবে। আচ্ছা এই যে নোয়াখালীর মাঝদি শহরে জোরে জোরের নামাজে জোরে আমিন করছে, এই কথা কি সত্য নাকি সত্য নহে? ব্যাপারে কথা বলে হাদিস মানে কোরআন মানে, কারণ নাম কি, নাম তো আহলে হাদিস, আল্লাহ ওলামায়ে কেরামের জবান থেকে যদি এরকম কথা বাইরে, এটা মূর্খ লোক বলতে পারে, মূর্খ লোক বললে আমাদের কোনো আফসোস নাই, কারণ একটা মূর্খ লোক যদি শুনে আহলে হাদিস এই লোক মনে করতে পারে যে হাদিস মানে রামনা কোরআন মানে, কারণ আরেকটা গ্রুপ আছে বাংলাদেশে আহলে কোরআন, এরা কোরআন মানে হাদিস মানে, এই জন্য কোন মূর্খ ভাই শুনলে বলতে পারে যে মনে হয় এরা খালি হাদিস মানে কোরআন মানে, কিন্তু একজন আলেম যিনি সামান্য কোরআন হাদিস জানেন তিনিও বুঝেন যে কোরআনের নাম হাদিস, আল্লাহ পাক কোরআন কারীমের কত জায়গায় কোরআনকে হাদিস বলছেন, ওয়ামান আসতাকু মিনাল্লাহি হাদিসা ফাবিআইয়্যি হাদিসিম বাদাহু ইউমিনুন, আল্লাহু নাসালা আহসানাল হাদিস, এই সব জায়গায় হাদিস মানে কোরআন, অর্থাৎ আহলে হাদিস মানে তিনি কোরআনের অনুসারী সুন্নার অনুসারী, কোরআন এবং সুন্না, কোরআন প্লাস সুন্না সমান সমান হাদিস, মানে কোরআন এবং সুন্না দুইটাকে একসাথে যোগ করলে হয় হাদিস, এই জন্য হাদিস বললে কোরআনও এসে যায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সুন্নাও এসে যায়, তাহলে এটা সত্য কি সত্য নহে? সত্য নহে, সত্য নহে, এটার কুধারণা বায়বীয় কথা ভাসমান কথা। তারপরে কয় আহলে হাদিস এরা কয় হাদিস মানে সুন্নত মানে না, কি মানে হাদিস এক জিনিস সুন্নত এক জিনিস, হাদিস মানলে কয় হবে না সুন্নত মানতে হবে, আরেক বায়বীয় কথা ভাসমান কথা, বলে যে যে হাদিস মানা যাবে না, হাদিস যদি মানো রে ভাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11টা বিয়ে করছে তুমি 11টা বিয়ে করো না কেন, হাদিস যদি মানো রে ভাই, হাদিসের মধ্যে তো আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ায় দাঁড়ায় পেশাব করছে তুমিও কেন দাঁড়ায় দাঁড়ায় পেশাব করো না রে ভাই, কি বলেন? সুজন উদাহরণ পোষণ করে, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 জন বিয়ে করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে সরাসরি আয়াত নাযিল করে বলে দিয়েছেন খালিসাতাল লাকা মিন দুনিল মুমিনিন, ও আমার রাসূল আপনার জন্য আমি এটা খালিস ভাবে বিধান দিয়েছি, অন্য মুমিনের জন্য এটা প্রযোজ্য নয়, আহলে হাদিস হাদিস মানে সুন্নাহ মানে কোরআন মানে, কোরআনে আল্লাহ মানা করে দিছে 11টা বিয়ে করা যাবে না, তুমি ছাড়তে করতে পারিবা, এই জন্য আহলে হাদিসরা সাইরের উপরে বিয়ে করে না, 11টা বিয়ে করে না, করা যাবে না, কারণ তারা কোরআনের অনুসারে কোরআনে বলে দিছে আল্লাহ খালিস আল্লাহ কা মিন দুনিল মুমিনিন, এটা শুধু আপনার জন্য খাস, আপনার জন্য কোন নারী যদি হেবা করে আপনার কাছে, এটাও আপনার জন্য জায়েজ। মোহর ছাড়া বিয়ে করা, এটাও আপনার জন্য জায়েজ। নবীর জন্য অনেকগুলো শরীয়তের বিধান খালেস। তাহাজ্জুদের নামাজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ফরজ, উম্মতের জন্য ফরজ না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য অনেকগুলো বিধান খাস। আচ্ছা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেশাব করছে, হাদিসে আছে, তুমি করো না কেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল গুলো তিন ভাগে বিভক্ত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল কয় ভাগে বিভক্ত? তিন ভাগে বিভক্ত। এক ধরনের আমল আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, যেগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তিগত রুচি অভিরুচির সাথে সম্পর্ক। কিসের সাথে? ব্যক্তিগত রুচি অভিরুচির সাথে সম্পর্ক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক খাবার খাইতে পছন্দ করতেন, অনেক খাবার আছে যেগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাইতে পছন্দ করতেন, ভালো লাগতো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। এগুলো কি আমাদের জন্য খাওয়া সুন্নত কিনা? খাবারের ক্ষেত্রে কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করতে হবে কিনা? আপনি তো সুন্নত মানলেন না, আপনি তো নিয়ে ভাত খান, নবী সাল্লাহ ভাত খেয়েছেন। আপনি যে চিংড়ি মাছ খান, আপনি যে ভালো ভালো তরফের মাছ খান, সাগরের মাছ খান, নদীর মাছ খান, এগুলো নবী সাল্লাহ খেয়েছেন, আপনি তো বেদাত করেন, সুন্নত করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তিগত রুচি অভিরুচি এগুলো উম্মতের জন্য সুন্নত না। হালাল জিনিস যা আছে উম্মত সব খাবে, কারণ জমিনে সব বানাইছে আল্লাহ আমার জন্য, আমাদের জন্য। সুতরাং হালাল জিনিস খাবে, হারাম অল্প কয়টা আল্লাহ নির্দিষ্ট করে দিয়েছে। আচ্ছা, এই আমল গুলার ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুবহু এত্তেবা উম্মতের জন্য জরুরি না। অনুসরণ করতে হবে নবী সাল্লাম কিছু নীতিমালা বলেছেন, দাঁড়ায় হাত দিয়ে খাইতে হবে, দাঁড়ায় দাঁড়ায় খাওয়া যাবে না, প্লেটের এক কিনারা থেকে শুরু করতে হবে, ভেতরে বিশাল করে বালিশ বানানো যাবে না, এইগুলোও এত্তেবা করতে হবে। কিন্তু আপনি কি পাইছেন ভিতরে, এটা এত্তেবা করা লাগবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা আমল হলো ইবাদত। ইবাদতের ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করেছেন হুবহু সেভাবে করতে হবে, এটা ফরজ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত্তেবা না হলে ইবাদতের ক্ষেত্রে কোন ইবাদত আল্লাহ কবুল করবেন না। আরেকটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেগুলো খাস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য খাস, সেগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত্তেবা করা যাবে। আচ্ছা, এরপরে আসেন আমার সম্মানিত ভাইয়েরা এবং বোনেরা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদতের এত্তেবা করবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদতের এত্তেবার ক্ষেত্রে দেখা যাবে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলো কাজ করেন নাই, আপনি সেগুলো করতে পারবেন কিনা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এরকম মাইক ছিল না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এরকম মাইকে ওয়াজ করেন নাই, করছেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে কোরআনে কারীমের মধ্যে নকতা ছিল না, জের জবর ছিল না, হরকত ছিল না, ছিল না তো নকতাওয়ালা কোরআন কেন পড়ো রে ভাই? কি নকতাওয়ালা কোরআন পড়ো কেন? নবীর যুগে তো নকতাওয়ালা কোরআন ছিল না, নবীর যুগে তো হরকতওয়ালা কোরআন ছিল না, নবীর যুগে তো বুখারি শরীফ মুসলিম শরীফ ছিল না, ছিল না। নবীর যুগে তো এরকম এসিওয়ালা মসজিদ ছিল না, নবীর যুগে তো এরকম টাইলসওয়ালা মসজিদ ছিল না, নবীর যুগে তো বিমানে করে হজে যাওয়া ছিল না, তাহলে এগুলা করো কেন? কেন করো? এটার জবাব কি? এটার জবাব হলো মিয়া, আলেম হয়েছে, আলেম হয়েছি সামান্য হলেও এলেমের পরিচয় দিতে হবে, এত বড় জাহালতির পরিচয় যেন মানুষের সামনে না দিই। কারণ এবাদতের সম্পর্ক হইলো সুন্নত বেদাতের সম্পর্ক হইলো এবাদতের ভিতরে, এবাদতের বাইরে না। এবাদতের জন্য আর এবাদতের ভিতরে, এবাদতের মধ্যে, দুটোর মধ্যে আকাশ পাতাল পার্থক্য আছে। এবাদত আর এবাদতের উপকরণে পার্থক্য আছে, একটা এবাদত আর একটা এবাদতের উপকরণ। মসজিদে সালাত আদায় করেন, এটা হলো এবাদত, কিন্তু মসজিদে এসি লাগাইছেন, ফ্যান লাগাইছেন, তারপরে আপনার টাইলস লাগাইছেন, এগুলো ইবাদত না, এগুলো ইবাদতের উপকরণ। ইবাদতের উপকরণ কিয়ামত পর্যন্ত যত নতুন নতুন আসবে তত নতুন নতুন লাগাইবেন, কোন সুন্নত বেদাতের কোন সম্পর্ক নাই। কিন্তু ইবাদতের ভিতরে জুমার নামাজ নবী সাল্লাল্লাহু আলাইহি যুগে দুই রাকাত, কিয়ামত পর্যন্ত দুই রাকাত জুমার নামাজের দুই রাকাত নামাজ সাত রাকাত বানাইতে পারবেন না, কিন্তু এসি লাগাইতে পারবেন, ফ্যান লাগাইতে পারবেন, সব লাগাইতে পারবেন, কোনো অসুবিধা নাই। একটা ইবাদত আরেকটা ইবাদতের জন্য। নবী সাল্লামের যুগে কোরআনে কারিমের মধ্যে হরকত ছিল না, জের জবর ছিল না, পেশ ছিল না। নবী সাল্লামের যুগে আয়াত যেগুলা ছিল কিয়ামত পর্যন্ত এগুলাকে বাড়ানো যাবে না, কমানো যাবে না। নবী সাল্লামের যুগের কোরআন কিয়ামত পর্যন্ত পড়ান, কিন্তু কোরআন তেলাওয়াতের সুবিধার্থে, কোরআন তেলাওয়াতের জন্য, কোরআন সহজভাবে বোঝার জন্য, কোরআনে কারিমকে সহজভাবে উপস্থাপন করার জন্য এটাকে আপনি পাড়ায় পাড়ায় ভাগ করতে পারবেন, জের জবর লাগাইতে পারবেন, হরকত লাগাইতে পারবেন, তাফসির করতে পারবেন, এটাকে খুব পাড়ায় পাড়ায় আপনি আলাদা আলাদা করতে পারবেন, যেভাবে সুবিধা হয় রুকুতে রুকুতে ভাগ করতে পারবেন, মানজিলে মানজিলে ভাগ করতে পারবেন, পৃষ্ঠে পৃষ্ঠে ভাগ করতে পারবেন। এটা সাথে সুন্নত বেদাতের কোনো সম্পর্ক নাই। এরকম প্রত্যেকটা জিনিসের সাথে খেয়াল রাখতে হবে, এটা কি ইবাদত না ইবাদতের উপকরণ। ইবাদতের উপকরণ হলে আপনার এটার সাথে সুন্নত বেদাতের সম্পর্ক নাই। সুন্নত বেদাতের সম্পর্কটা কিসের সাথে? ইবাদতের সাথে। তাহলে দুই নম্বরে যেটা বলছি, এলেম লাগবে হেদায়েত পেতে হলে, জাহালত থাকলে হেদায়েত পাওয়া যাবে না। তাহলে এলেমটা কি? আলমিনকে ভয় করে তাদেরকে বলা হয় ওলামা। বস্তা বস্তা এলেম আছে, আল্লাহর ভয় নাই, তারা ওলামা। এলেম কম, আল্লাহর ভয় বেশি। এলেম কম, খাসিয়াতুল্লাহ বেশি, আল্লাহর ভয় বেশি। তাহলে যে লোক আল্লাহরে চিনে সে আল্লাহরে ভয় করে। আল্লাহরে চিনার নাম হলো এলেম, আল্লাহকে চিনার নাম এলেম। ধরুন আমি বাসে করে যাইতেছি বা আপনাদের এখান থেকে লঞ্চে উঠছি, লঞ্চে আমার কেউ চিনে না, তো অন্য মানুষ যেমন ওই মামসন তেমন, কি বলেন, কেউ ধাক্কা গলা দিব, কেউ ঠেলিয়ে দিকে দিব, কেউ ঠেলিয়ে দিকে দিব, কারণ চিনে না। আবার কেউ যদি চিনে, উনি আমাদের ডক্টর ইমাম হোসেন চিনছে, আল্লাহ একবার, হে দলিল যে সাহেব এখানে বসেন, সাহেব কি খাইবেন, সাহেব এই করেন, পাগল মানে বেরবো না কেন, এরকম করছে, সে আমাদের চিনছে। আল্লাহ রব্বুল আলামিনকে আল্লাহর যে গোলাম চিনবে, আল্লাহর ওই গোলাম আল্লাহ রব্বুল আলামিনকে ভয় করবে। যেই যত বেশি চিনে সেই তত বেশি আল্লাহরে ভয় করে। এজন্য যেই এই এলাম না থাকলে এটার নাম জাহালত। আবু জাহেলের কাছে জ্ঞান বুদ্ধি কম ছিল না, ওরে আল্লাহ, হে এই যুগের বড় বুদ্ধিজীবী, পৃথিবীর সবচেয়ে বড় বুদ্ধিজীবী আবু জাহেল, জ্ঞানে ভরপুর, কিন্তু ওই জ্ঞান দিয়ে, ওই এলেম দিয়ে সে আল্লাহ রাব্বুল আলামিনকে চিনতে পারে নাই। তার গোলের পাশে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূলকে চিনতে পারে নাই, সে কোরআন চিনতে পারে নাই, দ্বীন চিনতে পারে নাই। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটা এলেম না, এটা জাহালত, এটা আবুল হাকাম না আবু জাহাল। তাহলে আপনি বিরাট বিরাট পিএইচডি ডিগ্রি করছেন, বিরাট বিরাট কিছু করছেন, কিন্তু আল্লাহরে চিনতে পারেন না, তাওহীদ চিনতে পারেন না, শিরক চিনতে পারেন না, সুন্নাত চিনতে পারেন না, বেদাত চিনতে পারেন না, আপনার এটা এলেম না, এটা জাহাল। আর যে কম এলেম আছে, কিন্তু কম এলেম দি কোনটা সুন্নাত কোনটা বেদাত চিনে গেছে। একজন ধরেন বিরাট আলেম, খতম পড়ি পড়ি খায়, কি বলেন, খতম পড়ে, খতম বুঝেন না, সবিনা খতম, রাতের খতম, দিনের খতম, দুপুরের খতম, সন্ধ্যার খতম, অনেক খতম আছে, বিভিন্ন রকমের খতম পড়ি পড়ি খায়, আল্লাহর ভয় নেই। আরেকজন সাধারণ মানুষ, সে খতম পড়েও না পড়ায়ও না, কি বলেন, তাহলে আল্লাহর ভয় কার মধ্যে বেশি? পড়েও না পড়ায়ও না, এর মধ্যে বেশি। একজন আছে সকালে মিলাদ, দুপুরে মিলাদ, রাত্রে মিলাদ, সন্ধ্যায় মিলাদ, মিলাদের ব্যবসা করে খায়। আরেকজন আছে, মানে মিলাদ খারাপ জিনিস না, আবার মিলাদের আলোচনা আজকে করতেছি না, মিলাদের আলোচনা করলে দুই ঘন্টা লাগবে, মিলাদ ঠিক আছে, মিলাদের নামে সেই কবিতা সেই গান এইগুলো ঠিক নেই, মিলাদের বিকৃত করে, মিলাদের নামে এই ব্যবসা করে খায়, এমনি বড় আলে। আবার আপনার বিভিন্ন রকমের তাবিজের ব্যবসা করে খায়, তামিমের ব্যবসা করে খায়, এটা বড় আলো, আল্লাহর ভয় নাই, খাসিয়াতুল্লাহ নাই, বস্তা বস্তা এলেম আছে, কিন্তু আল্লাহর ভয় নাই। আর একজন সাধারণ মানুষ এলেম কম, কিন্তু আল্লাহকে ভয় করে, সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক বলছেন ওই আলেম হলো কমেলে মলাইকা। শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ বলেন বিরাট আলেম বিরাট মুশরিক হতে পারে, বিরাট আলেম বিরাট বেদাতিও হতে পারে। আলেম বড় মানে শেরেক ছিঁড়ে ফেলছে বেদাত ছিঁড়ে ফেলছে তা না, বিরাট আলেম মানে সুন্নত ছিঁড়ছে বেদাত ছিঁড়ছে তা না। জাহেলী যুগে সবচেয়ে বড় আলেম ছিল মক্কায় ইবনে হুবায়রা, কি নাম? ইবনে হুবায়রা। মূর্তি পূজার আবিষ্কার করছে মক্কাতে ইবনে হুবায়রা, সবচেয়ে বড় আলেম যিনি, উনি মূর্তি পূজার আবিষ্কার। তাহলে বোঝা যায় আলেম বড় হইলে যে শেরেক করবে না তা না, আলেম বড় হইলে যে বেদাত করবে না তা না। বড় আলেম বড় বেদাতি, বড় আলেম বড় সে মুশরিক হইতে পারে, কারণ শেরেকটা এত সূক্ষ্ম বিষয়, বেদাত এত সূক্ষ্ম বিষয়। বিশাল এক কালো পাথরের পাহাড়, কালো পাথরের পাহাড়ের ভিতরে অমাবস্যার রাত্রিতে অন্ধকার রাত্রিতে একটা কুচকুচে কালো সাপ, এটার নাম শেরেক। রাতটা অন্ধকার, পাহাড়টা কুচকুচে কালো, সাপটাও কালো রঙের। এই সাপের খুঁজে বের করা, এই সাপের দেখা, এটা খুব জটিল বিষয়। এটা বিরাট এলেম আছে, ওই বিরাট এলেম দিয়ে নাও দেখতে পারে, আবার অল্প এলেম দিয়ে দেখে গেছে। ঘরের মধ্যে বোকরা সাপ একটা বসে দিচ্ছে, বোকরা সাপের আপনারা কি করেন? হ্যাঁ, এই দেশে বোকরা সাপের কি বলে? হ্যাঁ, জাতি সাপ। আচ্ছা, এই সাপ একটা ঘরে কোনা বসে দিচ্ছে, ঘরের মধ্যে মুরব্বী আছে, বড় বড় লোকেরা আছে, কেউ দেখে নাই, ছোট্ট একটা বাচ্চা দেখে গেছে। দেখে গেছে কে? ছোট একটা বাচ্চা। তাহলে বোঝা যায় ওই বোকরা সব বড় বড় মুরব্বীরা নাও দেখতে পারে, বড় বড় আলেম বড় বড় বুজুর্গ বড় বড় জ্ঞানী নাও দেখতে পারে, কিন্তু অল্প আলেম কিন্তু দেখে গেছে। শেরেকটা এরকম, বেদাতটা এরকম। এই জন্য শেরেক বেদাত মুক্ত হতে পারা মানে হেদায়ত পাওয়া। এই জন্য হেদায়ত পাইতে হলে দুই নম্বর বৈশিষ্ট্য যেটা সেটা কি লাগবে? যেই এলেমে তাওহীদ আর বেদাত শেরেক চিনা যায়, যেই এলেমে সুন্নত আর বেদাত চিনা যায়, এরকম এলেম লাগবে। জাহালত থাকা যাবে না, জাহালত থাকলে হেদায়ত পাওয়া যাবে না। তিন নম্বরে আসেন, তাকলিদে আমা থাকা যাবে না। কি থাকা যাবে না? তাকলিদে আমা, তাকলিদ খারাপ জিনিস না, কিন্তু তাকলিদে আমা খারাপ জিনিস। মানে একেবারে চোখ বন্ধ করি অন্ধ অনুসরণ করা, এটা খারাপ। কিন্তু চোখ খোলা রাখি রাস্তা দিয়ে হাঁটছেন, কোন বেগানা নারীর দিকে তাকান না, এটা ভালো। কিন্তু চোখ বন্ধ করে রাস্তা দিয়ে হাঁটতেছেন যে কোন বেগানা নারীর দিকে তাকাবেন না, তো রিক্সার নিচে পড়বেন, গাড়ির নিচে পড়বেন। কি বলেন আপনি? যদি কোন হুজুর একেবারে রাস্তা দিয়ে হাঁটবো, চোখ একবারও খুলবো না, কারণ চোখ খুললেই গুণা, চোখ খুললেই গুণা, চারের দিকে তাকানো লাগে, এই জন্য কোনো দিকে চোখ খুলবো না, বন্ধ করে হাঁটবো। আপনার উদ্দেশ্য কিন্তু সৎ, উদ্দেশ্য কিন্তু ভালো, আপনি ঘুণা করবেন না, এই জন্য চোখ বন্ধ করে গেল। কিন্তু রাস্তা দিয়ে তো খালি আপনি চলেন না, রাস্তা দিয়ে বাসও চলে, ট্রাকও চলে, রিক্সাও চলে, কত কিছু চলে, চোখ বন্ধ করে রাখলে তো আপনি ওই গুণার থেকে বাঁচতে যাই নিজেও বাঁচতে পারবেন না, গুণা থেকে বাঁচতে যাই নিজে শেষ। আমাদের দেশে দেখবেন জোয়ান কালে হজে যায় না, কোন সময় যায়? বাইরে এখন হজে গেলে কিন্তু হজ ধরে রাখতে পারবে না, এখন গেলে হজ ধরে রাখা যাবে না, কোন সময় যাইতে? ছেলে বিয়ে দিছ, মেয়ে বিয়ে দিছ, একবার বুড়া হয়ে গেছ, রিটায়ার হওয়ার কাছাকাছি হয়েছে বা রিটায়ার হয়ে গেছ, এমন সময় যাইতে হইব কেন? ওই সময় যাইতে হইব হজ ধরে রাখতে হইব। তা আমি বলি বাইরে হজ ধরে রাখার বয়স যখন হয়েছে, ওজু ধরে রাখার বয়স চলে গেছে। তুমি হজ দেখতে যাই তোমার অজু নাই, দেখবেন আল্লাহ একবার আমাদের কত মুরব্বি হজে গেলে মিনাতে আরাফাতে মুজদালিফে কাপড় সাপড় একবারে ময়লা করে ফেলছে, কারণ টয়লেটে কয়জনের লাইন ধরতে হয়? 10 জন, 12 জন, 15 জন, 20 জনের লাইন ধরতে হয়। তা একজন মুরব্বির পক্ষে এতক্ষণ লাইন ধরে কষ্ট করে দাঁড়িয়ে থাকা কঠিন না? তো যে সময় ওনার হজ ধরে রাখার বয়স হয়েছে, ওই সময় টয়লেট ধরে রাখার বয়স নাই, ওই সময় হজ ধরে রাখার বয়স নাই। এখন যে সময় আপনার বয়স হয়েছে, যে সময়ের ভিতরে আপনার ওই যে এলেমের আমরা বলি যে তাকলিদে আমার কথা বলতেছে, আপনি গুনাহ থেকে বাঁচতে চাই, গুনাহ থেকে বাঁচতে চান নিজে বাঁচলেন। এজন্য চোখ আল্লাহ পাক বন্ধ রাখতে বলেন নাই। সূরা আন-নূরের 30 আর 31 আয়াত দুটো দেখেন, পুরুষের হেজাব নারীর হেজাব, আল্লাহ কি বলছেন? আল্লাহু আকবার, সবাই বলেন আল্লাহু আকবার। কোরআন রহি ওহি দেখেন কত যুক্তিপূর্ণ। قل للمؤمنين يغضوا من أبصارهم 31 নম্বর আয়াত, وقل للمؤمنات يغضضن من أبصارهن পুরুষ মুমিনদেরকে বলে দেন يغضوا من أبصارهم তাদের চোখগুলোকে যেন সংযত রাখে অবনত রাখে। চোখকে খোলা রাখতে বলছেন, চোখ কান খোলা থাকবে, এটার নাম লবণ জ্ঞান। লবণ জ্ঞান বুঝেন? লবণ জ্ঞান বুঝেন কোরআনের ভাষায় হেকমা, বাংলায় হলো লবণ জ্ঞান। মানে লবণ জ্ঞান হলো তরকারির মধ্যে লবণ কত দিবেন এটার জ্ঞান থাকতে হবে। বেশি দিলেও খেতে পারবেন না, কম দিলেও খেতে পারবেন না, ঠিক মতো দিবেন। যে যত বেশি ঠিক মতো দিতে পারে সেই তত বড় রাঁধুনি, কি বলেন? এজন্য একজন দাঁড়িয়ে আল্লাহ লবণ কতটুকু দিবে এই জ্ঞান থাকতে হবে। কোন জায়গায় লবণ কতটুকু লাগবো, কোন তরকারিতে কতটুকু লাগবো, আমতলিতে কতটুকু লাগবো, আর ঢাকা কতটুকু লাগবো, তারপর পরিষদে কতটুকু লাগবো, এই জ্ঞান থাকতে হবে। এটার নাম হলো কি? লবণ জ্ঞান। এইরকম আল্লাহ সুবহান তাআলা বলতেছেন চোখ খোলা রাখো কিন্তু চোখটাকে সংযত রাখো। সংযত মানে তুমি একবার তাকায় ফেলছো, ইয়া আলী লা তাত্তাবিউন নাযরাতান নাযরা তাহলে রাস্তাটি যখন হাঁটবেন চোখ খোলা রাখবেন, একবার তো পড়বো, কি বলেন? মানা করেন নাই যে একবার পড়া যাবে না, চোখ বন্ধ করে হাঁটো। এই কথা আল্লাহ রাসূল অমরের যুগে এক যুবক রাস্তা দিয়ে হাঁটতেছে, একেবারে পড়ে যাইতেছে, মানে এমন ভাবে হাঁটতেছে, অমর দিয়ে লতন দেখে গিরি এত বড় যুবক, এই তো হাঁটবো একবারে বুকের ফুলে, এই দেখে মরার মতো হাতে অমর তারে ধরছে রাস্তা দিয়ে। এই যুবক তোমার কি হয়েছে? কয় আমি আল্লাহর ভয়ে আমি হাঁটতেছি। কয় কোরআন আয়াত বলছে ওয়া ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, এবাদুর রহমান তারা যারা জমিনের উপরে চলতে বিনয়ী ভাবে চলে, এই জন্য হে বিনয়ী ভাবে চলতেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন ও যুবক এটার নাম বিনয়ী চলা না, মরার মতো চলা এটা বিনয়ী না। বিনয়ী হলো তুমি ভদ্রভাবে চলা রাস্তা দিয়ে চলবে সুস্থ ভাবে কিন্তু ভদ্রভাবে চলবে। ভদ্র মানুষের চলা আর বখাটে চলা দুটা কিন্তু ভিন্ন রকম, দেখলে বোঝা যায় এটা ভদ্র চলে না বখাটে চলে। এই জন্য আল্লাহ বলছে এখানে ভদ্রভাবে চলতে মরার মতো চলতে কয় নাই, এই জন্য চোখ খোলা রাখতে হবে। চোখ বন্ধ রাখলে হেদায়ত পাবে না, চোখ খোলা রাখলে, চোখকে কন্ট্রোল করলে চোখ কান খোলা রাখলে হেদায়ত পাবে। চোখ বন্ধ করে রাখা এটার নাম তাকলিদে আমা, চোখ খোলা রাখবেন কিন্তু খোলা রেখে সতর্ক থাকবেন, এটার নাম হলো এত্তেবা এবং তাকলিদ। তাকলিদ জায়েজ কিন্তু তাকলিদে আমা জায়েজ। তাকলিদ মানে অনুকরণ করা, তাকলিদ আমা মানে অন্ধ অনুকরণ করা। অন্ধ অনুকরণ ইসলামে হারাম কিন্তু অনুকরণে অসুবিধা নেই, কারণ আপনাকে তো অনুকরণ করতে হবে কাউকে না কাউকে। যে লোকটা কিচ্ছু জানে না, কোরআন হাদিসের কিচ্ছু বুঝে না, একটা শব্দও জানে না, বিসমিল্লাহ কইতে অন্য কিছু বলি বসে থাকে, আউযুবিল্লাহ জানে না, বিসমিল্লাহ জানে না, এই লোকে কেমনে আমল করবো, কি বলো? এই লোকে তো কারণে না কারণে অনুসরণ করতে হবে, তাকলিদ করা লাগবে। তার এই লোকে তার আশেপাশে যে সমস্ত ওলামায়ে কেরাম আছে, এই ওলামায়ে কেরামদের মধ্য থেকে যার উপরে সে বিশ্বস্ত, যারে মনে করে যে উনি কোরআন সুন্নাহর ভালো আলেম, উনি কোরআন সুন্নাহ ভালো জানেন, ওনারে ফলো করবে, এর বাইরে তারার উপায় নেই। কিন্তু যাকে আল্লাহ রাব্বুল আলামিন কিছু জ্ঞান দিয়েছেন বোঝার মতো, সে তার চোখ কান খোলা রেখে ওইভাবে অনুকরণ করা যাবে না। সে বিভিন্ন জায়গা থেকে এলেম নেবে, বিভিন্ন ওলামাদের হালাকা বসবে, মাজলিসে বসবে, বিভিন্ন মাধ্যম থেকে নেবে, নিয়ে তার জ্ঞানে যেটা হক মনে করবে ওই হকটা অনুসরণ করবে। এই জন্য আমরা বলি, ওলামায়ে মদিনা বলেন যে এক মাযহাব যদি ফলো করেন ওহির অনেক কিছু আপনার আমল থেকে বাদ পড়ে যাবে, অনেক সহি হাদিসের আমল বাদ পড়ে যাবে। এই জন্য চার মাযহাবকে আপনি একসাথে ফলো করেন তাহলে সমস্ত ওহি চার মাযহাবের মধ্যে চলে আসছে, সুবহানাল্লাহ। এই জন্য কোন ভাই যদি বলে যে লা মাযহাবি, এরা মাযহাব মানে না, এটাও সত্য নহে। মাযহাব আমরা অবশ্যই মানি, আমরা মাযহাব বিরোধী না, মাযহাবের সাথে আমাদের কোনো বিরোধ নাই, মাযহাবের সাথে বিন্দুমাত্র কোনো বিরোধ নাই। আমাদের বিরোধ শেরেকের বিরুদ্ধে, বেদাতের বিরুদ্ধে, মাযহাবের বিরুদ্ধে না। আমাদের পক্ষে আমরা তাওহীদের এবং সুন্নতের, সুতরাং কোন আলেম ওলামার আমরা বিরোধী না, কোন দলের বিরোধী না, রাজনৈতিক অরাজনৈতিক কোন দলের বিরোধী না, কোন আলেম ওলামার বিরোধী না, কোন ফির সাহেবের বিরোধী না, ওনাদের সাথে আমাদের কোন বিরোধ নাই। আমাদের বিরোধ দুটা জিনিস হচ্ছে শেরেকের সাথে, বেদাতের সাথে। এই জন্য আমাদেরকে উপাধি দিবেন লা শেরকি লা বেদাতি, এরা শেরেক করে না, এরা বেদাত করে না, এরা লা শেরকি লা বেদাতি। আল্লাহর ওয়াস্তে কোন ভাই, আমি সকল ভাইদেরকে অনুরোধ করবো অত্যন্ত বিনয়ের সাথে, আমাদেরকে আর কখনো কোন ভাই লা মাযহাবি বলবেন না। এইটা বললে আমাদের বিরুদ্ধে অপবাদ, এবং আমাদেরকে যদি আপনি উদাহরণ পোষণ করে গালি দিয়ে শব্দটা বলেন তো কেয়ামতের ময়দানে আপনাকে জবাবদিহি করতেই হবে। কারণ আমরা কখনো মাযহাবের বিরুদ্ধে আমরা কোথাও কোনো আলোচনা করি না, কোনো কথা বলি না, আমরা মাযহাবের পক্ষে। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি আমরা সর্বোচ্চ সম্মান দিয়ে থাকি, তার আকীদা ফলো করি আমরা, তার ফিকহি মাসআলা মাসায়েল ফলো করি। মুহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রাহমাতুল্লাহ, যিনি গত শতাব্দীর সারা দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় ফকিহ ছিলেন, তিনি বলছেন সেই এলাকায় যে মাযহাব প্রতিষ্ঠিত সেই এলাকার মুসলিমেরা তার মূল মাযহাব থাকবে ওই মাযহাবটাই, যে এলাকায় হানাফি মাযহাব সেই এলাকার বাইরা হানাফি মাযহাব, যে এলাকায় শাফি সেই এলাকায় শাফি, যে এলাকায় মালিকি সেই এলাকায় মালিক। কিন্তু এককভাবে ওই মাযহাবের তাকলিদে আমা করবে না, অন্ধ অনুকরণ করবে না। প্রত্যেকটা মাযহাবের মধ্যে কিছু কিছু মাসআলায় দুর্বল হাদিস নির্ভর মাসআলা আছে, কিয়াস নির্ভর মাসআলা আছে। এই মাসআলাগুলোর ক্ষেত্রে অন্য মাযহাবে যদি সহি হাদিস পাওয়া যায় সেটা অনুসরণ করে, বাকি যেগুলো ওই মাযহাবের সহি হাদিস সহি আমল সেগুলো ওই মাযহাব অনুযায়ী করবে, কোনো অসুবিধা নেই। এইভাবে সারা দুনিয়ার মুসলিম মাযহাবকে ফলো করবে, অর্থাৎ একটা মাযহাবকে অন্ধভাবে অনুকরণ করবে না, চারটা মাযহাবকে অনুকরণ করবে যেই মাযহাবের আমলটা বিশুদ্ধ দলিল দ্বারা প্রতিষ্ঠিত, ওটা আমল করবে। মানে যার মাযহাব ব্যক্তিমূল বিষয় না, আমাদের কাছে দলিল মূল বিষয়। এটা হলো আপনার এই ওলামায়ে মদিনার মাযহাব, ওলামায়ে মদিনার মাযহাব। তাহলে আমরা চার মাযহাবের বিরোধী না, তাহলে বাংলাদেশে কিন্তু সমস্ত ওলামায়ে কেরাম চার মাযহাবের পক্ষে, কোন আলেম চার মাযহাবের বিরোধী না, আমরাও চার মাযহাবের বিরোধী না। তা আমাদেরকে কেন আপনি লা মাযহাবি বলেন, তা আমরা লা মাযহাবি না, তা আপনিও লা মাযহাবি কি বলেন? এই জন্য আমাদের আন্দোলন, আমাদের দাওয়াত শিরকের বিরুদ্ধে, বেদাতের বিরুদ্ধে। কিন্তু আবার কোন ভাই যদি বেদাত করেন আমরা ওই ভাইয়ের বিরোধী না, কারণ ওই ভাই বোনেরা যদি জানতো বুঝতো এটা বেদাত, তারা বেদাত করতো। বাংলাদেশে একজন মুসলমান খুঁজে পাবেন না যে বলবে যে আমি শেরেকের পক্ষে বেদাতের পক্ষে। অনেক ভাই বোন শেরেককে শেরেক না বুঝে মনে করতেছে যে এটা এবাদত, এবাদত করে শেরেক দিয়ে এবাদত করে, তারা এটাকে শেরেক মনে করে না, বেদাত করে সুন্নত মনে করে, এটাকে বেদাত মনে করে। কেউ যদি বুঝতো এটা শেরেক এটা বেদাত, তাকে আপনি কয়েক কোটি টাকা দিয়েও শেরেক বেদাত করাতে পারতেন না। কারণ প্রত্যেকটা মুসলমান ভাই বোন এই দেশে সবাই চায় আমার আখেরাত সুন্দর হোক, কেউ চায় না আমার আখেরাত বরবাদ হোক, কিন্তু সে বুঝতে পারে না যে এটা শেরেক এটা বেদাত। এই জন্য আমরা কোন ব্যক্তির অন্ধ অনুকরণ করবো না, হেদায়েত পাইতে হলে চোখ কান খোলা রেখে এত্তাবা করতে হবে, সালাফদের অনুসরণ করতে হবে, অনুকরণ করতে হবে। এই জন্য যদি বলেন যে ডক্টর ইমাম হোসেন যা কয় সব মানবো, আর কারো কথা মানবো না, আপনি এক নম্বর গোমরা, আপনি হেদায়েতের উপরে নাই, হেদায়েত পাইবেন না কোনোদিন। এই জন্য আপনি সব ওলামা ইকরামদের কথা শুনবেন, সবার থেকে এলেম নিবেন। সাহাবা ইকরাম একজনের সাথে রশি বাঁধেন নাই, সাহাবা ইকরাম এলেম নিতেন সব বড় বড় সাহাবিদের থেকে, তাবেইন ইকরাম সব বড় বড় সাহাবি থেকে এলেম নিতেন, তাবে তাবেইনরা বড় বড় সাহাবি থেকে এলেম নিতেন। এই জন্য আমরা এলেম নিব অনেকের থেকে, এবং সেটা যাত্রা কোরআন সুন্নাহর সাথে মিলবে তারটা অনুসরণ করবো। ব্যক্তি মূল বিষয় না, আমাদের মূল বিষয় কি? ওহী। তাহলে কটা গেল? তিনটা, চার নম্বর পয়েন্টে আছে, সংক্ষেপে আমরা শেষ করে দিব, শীতের রাত আর বেশি বিলম্ব করবো না। চার নম্বর পয়েন্ট হইল আত্মাসব, তাসব মানে দলবাজি, দলবাজি বুঝেন, দলবাজি, গ্রুপবাজি, ফেরকাবাজি, এটাকে আরবি কোরআন হাদিসের ভাষায় বলা হয় তাসব। তাসব যার মধ্যে ঢুকছে এই লোক, এই আল্লাহ বান্দা কোনোদিন হেদায়েত পাবে না। তাসব মুক্ত না হইলে, দলবাজি মুক্ত না হইলে আল্লাহর বান্দা হেদায়েত পাবে না। কারণ তাসব এমন এক জিনিস, আপনি একটা গ্রুপে ঢুকছেন, এই গ্রুপে যা করবো আপনি করবেন যে সব ভালো, আরেক গ্রুপে ভালো করলেও আপনি করবেন যে খারাপ। কারণ আপনি দলগত ভাবে আপনার ভিতরে ওই দল আপনি পছন্দ করেন না, এই জন্য এই দলে যা করবো সব খারাপ, আর আপনি যে দল পছন্দ করেন ওই দলে খারাপ করলেও আপনি করবেন যে না এইটা ভুল হলে আমাদের এত বড় হুজুর করতে পারেন না। মানে দল বাজি ঢুকে গেছে আপনার মধ্যে, দলবাজি থেকে বের না হইলে কোরআন সুন্নাহর হেদায়েত পাওয়া সম্ভব না। এই জন্য আল্লাহ রাসূল বলছেন যে দলবাজি করে তাসব করে সে আমার উম্মতেই না। এদের দলবাজি থেকে বাইরে যেতে হবে। একবার আনসার আর মুহাজিরদের মধ্যে দুইজন, একজন আনসার একজন মুহাজির, একজন আরেকজনকে বসে দিছে, বসে দেওয়ার পর আনসার ডাকতেছে, ইয়া মাশার আল আনসার, ও আনসাররা কোথায়? ওই মুহাজিরে ভাই সুদূর মক্কা থেকে আসি, এখানে আসে আমাদেরকে মারে, এদের বাড়ি ঘর রয়েছে কোথায়? সাড়ে চারশো মাইল দূরে মক্কা থেকে আসে এরা। দেখবেন আমাদের দেশে কিছু লোক বিভিন্ন জায়গা থেকে স্বাধীনতার সঙ্গে বিভিন্ন সময় আসছে না, এরা কিন্তু কিছু কইলে বাকিরা কয়, আরে মিয়া আমরা এই দেশের স্থানীয় বাসিন্দা, তোমরা ওখান থেকে উড়ি আসছো, কয় এই আনসাররা সবাই আসো। আবার মহাজিরদের মধ্যে থেকে যিনি উনি কয়, এই মহাজির ভাই এরা তোমরা কোথায়? আনসারে আমরা মারতেছে, আসো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে খবর গেল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আহারে তোমরা কি আবার সেই জাহেলিয়াতের দিকে ফিরে যাচ্ছ? এটা হলো সবচেয়ে বড় জাহেলিয়াত, যে মুসলিমে মুসলিমে গ্রুপবাজি করবে, দলবাজি করবে, করে নিজেরা নিজেরা মারামারি করবে, মারামারি করি যে মারে হে কর মুজাহিদ, সারে মারছে হে কর শহীদ, মুসলমানে মুসলমানে লাফালাফি করে বলে জিহাদ করে, নাউজুবিল্লাহ, এক মুসলিম আরেক মুসলমানকে হত্যা করার উপরই স্থায়ী ভাবে জাহান্নামে যাবে, কেউ যদি কোনো মুমিনকে ইচ্ছাকৃত ভাবে হত্যা করে, যে মারে সেও জাহান্নামে, যে মরে সেও জাহান্নামে। সাহাবায়ে কিরাম জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে মারে সে জাহান্নামে তো বুঝতাম, যে মরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেও তো মারতে আসছে, সুযোগ পাই নাই দেখি মরে গেছে, সুযোগ পাইলে তো কেউ আরেকজনের মারি করে। এই জন্য তাসব থাকা যাবে না, দলবাজি থাকা যাবে না, দলবাজে মুক্ত না হয়ে আপনি যদি একটু বিবেককে কাজে না লাগান, কোনটা হক কোনটা সহি এটা যদি বিবেক দিয়ে বোঝার চেষ্টা না করেন আপনি কোনোদিন হেদায়েত পাবেন না। ও দলের গন্ডির ভিতরে থাকলে আপনি কোনোদিন হেদায়েত পাওয়া সম্ভব। পাঁচ নম্বরে হলো কিরি, অহংকার, অহংকার যার মধ্যে ঢুকছে এই লোক কোনোদিন হেদায়েত পাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল কিবির বাতারুল হক, অহংকার হলো হককে প্রত্যাখ্যান করা, মানে হক পাইলেও হক মানবে না। একজনে কয়, কেউ যদি আমারে দেখাই দিতে পারে যে হাদিসের মধ্যে সূরে আমিন বলা আছে, তাহলে আমি তারে এক লক্ষ টাকা দিব। কি দিবে? এক লক্ষ টাকা। আমি বললাম যে উনি তো বোকামি কাজ করে ফেলছে, কারণ ওনার তো যেহেতু এক লক্ষ টাকার ঘোষণা দিচ্ছে, এখন আমাদের দেশের আলমাল আমরা টাকার ঘোষণা দেয়, মানে বোঝা যায় আলমাল আমাদের এখন অনেক টাকা টাকা আছে, এই জন্য একটা টাকার কথা বলে। তো ওনার যেহেতু অনেক টাকা আছে, তা এক লক্ষ টাকা বলবে কেন? উনি বলে যে এক কোটি টাকা দিন, কারণ দুনিয়ার সবাই এসে বলল যে এই যে দেখেন হাদিস এখানে আছে, উনি বললো না আমি দেখি নাই, সবাই বলে এটা করে আমি বুঝি নাই, তো উনারা আপনি বুঝে ফেলতেন না। সুতরাং দুনিয়ার কেউ ওনাকে বুঝাতে পারবে না, ওনার টাকাও দেওয়া লাগবে, তাহলে উনি কম দৈব কেন, উনি দৈব 1 কোটি টাকা, কেউ আমাকে বুঝে দিতে পারলে টাকা দিতে পারলে আমি 1 কোটি টাকা দেবো, তো উনি 1 লক্ষ টাকা দিতেও বোকামি করে ফেলছে, ধরতে হবে আরো বেশি করে। তাহলে এই কিবির অহংকার ভাতারুল হক, মানে আরেকজন এটা বলছে এটার বিরোধিতা করতে হবে। আমি কি নিয়ে হেড থেকে ছোট আলম রাখি, বাংলাদেশে কিন্তু ছোট হুজুর নাই, সবাই বড় হুজুর, বড় আলম, যদি পুরা পরগুনাতে খোঁজেন একজন ছোট হুজুর আমার মনে হয় না পাইবে, কারণ বাংলাদেশ ছোট বড় হুজুরের দেশ, এই দেশে কোনো ছোট হুজুর নাই। সৌদি আরবে মুক্তি আছে অল্প কয়জন, বাংলাদেশে মুক্তি আছে কয়েক হাজার, তাহলে দেখেন বাংলাদেশ বড় হুজুরের দেশ, আমি কি থেকে ছোট মুক্তি নাকি। সুতরাং ওই তার এগেনস্টে আবার আরেকজন বলতে থাকে, এই যে যখন কিবির ঢুকে অহংকার ঢুকে হেদায়ত পায় না, হেদায়ত থেকে গোপড়া হয়েছে, ইবলিস গোপড়াই হয়েছে কেন, অহংকার, ইবলিসের কাছে এলম ছিল সব ছিল কিন্তু অহংকারের কারণে গোপড়াই হয়েছে। 6 নম্বরে আসেন হাসাব হিংসা, ইসলামের কাজ করবো, আমাদের পীরের কাছে মুরিদ না হয় কিসের ইসলামের কাজ, জাকির নাইক ইসলামের কাজ করা শুরু করছে, হেমিয়া আগে আমাদের হুজুরের কাছে আসে মুরিদ দিব তারপরে না ইসলামের কাজ করবো, এই গ্রুপের বাহিরে যাওয়া যাবে না, যখন দেখবো যে এটা আমাদের গ্রুপের, আমাদের ট্রেড কোম্পানি লিমিটেড, বাস এবার ইমাম হোসেন যা করবো সব ঠিক আছে, চিৎকার দিয়ে ঠিক করেছে, মাইকটা ভাবাই ফেলবো ঠিক, এত শুনবো যে না ইমাম হোসেন তো আমাদের পীরের মুরিদ না, না তাহলে যা বলবো ঠিক নেই, কি বলেন, এইটার নাম হলো হাসান বাদিয়াম বাইনা হোম, এই বাদিয়াম বাইনা হোম প্রতিহিংসা যদি থাকে এই আল্লাহর বান্দা কোনোদিন হেদায়েত পাবে না। 7 নম্বর হলো এত্তেবাউ আল আহবার ওয়া রুহবান সাহিবাল বেদা, বেদাতি আলেম ওলামার অনুসরণ, সাহিব বেদা আলেম ওলামার অনুসরণ, আল্লাহ কোরআনে কারিমে বলেছেন ইত্তাকাজু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবান মিন দুনিল্লাহ, এটাই শেষ পয়েন্ট, যে তারা আহবার এবং রুহবানদেরকে তাদের রব বানিয়ে নিছে, এই রব বানানোর কারণে তারা শিরকের মধ্যে রয়ে গেছে, বেদাতের মধ্যে রয়ে গেছে, আসতে পারে না। এই জন্য কোন আলেম যদি বেদাত দেখেন খবরদার তার থেকে এলেম নেওয়া যাবে না, আগে দেখবেন এই আলেম শেরেক মুক্ত কিনা বেদাত মুক্ত কিনা, শেরেক বেদাত মুক্ত না হলে তার থেকে এলেম নেওয়া যাবে না, যত বড় আলেম হোক তার মজলিসে বসা যাবে না, যত বড় আলেম হোক যদি কম যে ওনার থেকে ভালোটা নিব খারাপটা নিব না, আপনি যদি বুঝতেই পারতেন কোনটা ভালো কোনটা খারাপ তাহলে তো আর আপনি ওখানে যাওয়াই দেখত না, কি বলেন, এই জন্য বালোটা নিতে যায় মধুরটা নিতে যায় আপনি বিষ নিয়ে বসে দেখবেন, এই জন্য আগে দেখবেন তার আকীদা বিশুদ্ধ কিনা, শিরক মুক্ত কিনা, তিনি বেদাত মুক্ত কিনা। আল্লামা ইবনে সিরিন রাহিমাহুল্লাহ সুন্দর করে বলছেন যে ইন্না হাযাল ইলমা দীনুন ফানজুরু আম্মান তাখুজুনা, এলেম হলো আল্লাহর দীন, এই জন্য কার থেকে দীন নিতেছো এটা দেখে শুনে নিবা, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ কত বড় বড় মুহাদ্দিসের কাছে গেছেন কিন্তু যাই যখন দেখছেন তার কোন সমস্যা, উনি হাদিস না নিয়ে চলে আসছেন, এলেম না নিয়ে চলে আসছেন, এই জন্য সাহিব বেদা, সাহিব বেদা আলেম ওলামাদেরকে অনুসরণ করা যাবে বললে আপনি হেদায়েত পাবেন না। এই জন্য আমার ভাইরা বোনেরা আজকে আর আলোচনা দীর্ঘায়িত করবো না, এই জন্য আমরা সবাই চেষ্টা করব যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে যে এলেম দিয়েছেন, যে বিবেক দিয়েছেন, যে বুদ্ধি দিয়েছেন, এই বুদ্ধির আলোকে আপনি নিরপেক্ষভাবে যাচাই করবেন, আপনার বিবেকের কাছে প্রশ্ন করবেন, আমি যে আমলগুলো করতেছি, যে আকীদা পোষণ করতেছি, এই আকীদা এই আমল ঠিক না বেঠিক? আমাদের দেশে মাঝে মাঝে জিজ্ঞাসা করে, বলেন দেখি ঠিক না বেঠিক? সবাই তো ঠিক, কি বলেন? ওহিকে ঠিক বেঠিক দিয়ে যাচাই করা যাবে না, ওহি ঠেক বিঠেক যাচাই করলেই না চলে যাবে। আল্লাহ যেটা বলবেন এটাকে বেঠিক বলার অধিকার কারো নাই, এবং কারো থেকে যাচাই করে নেওয়া যাবে না যেটা ঠিক না বেঠিক। আল্লাহ বলছেন অবশ্যই ঠিক, নবী সাল্লাল্লাহু আলাইহি বলছেন অবশ্যই ঠিক। আপনাদেরকে জিজ্ঞাসা করবো কেন এটা ঠিক না বেঠিক, কি বলেন? আমরা কে ঠিক না বেঠিক বলার? আল্লাহর কথা, আল্লাহর রাসূলের জামার কথা 100% ঠিক, কোনো বেঠিক নেই। কিন্তু আমরা যাচাই করি মানুষকে, এখন মানুষ যদি একজন বই ফেলায় বেঠিক তার কি অবস্থা হইব? জানাবার মধ্যে আমাদের যদি জিজ্ঞেস করে লোকটা কেমন ছিল, সবাই তো ভালো ছিল, একজনের যদি কয় খারাপ ছিল, কোনোদিন শুনছে কে বলতে যে খারাপ ছিল? তুমি এসব খারাপ লোকটা হেরে হেরে যদি জানাজা জিজ্ঞেস করেন এই লোকটা কেমন ছিল, সবাই তো ভালো ছিল, তাহলে লোকগুলো আপনি মিথ্যা সাক্ষী দিয়ে আসলেন, গুণাগার বানালেন না? এই জন্য আমার ভাইরা একটু নিরপেক্ষ ভাবে আমরা বিবেকের কাছে প্রশ্ন করি, কবরে আমাকে আপনাকে সবাইকে যেতে হবে, এবং আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আমাদের সবাইকে দাঁড়াইতে হবে। এজন্য আল্লাহ বলেছেন ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, ইন্না সামা ওয়াল বসরা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। তোমার কান, তোমার চক্ষু, তোমার হৃদয় সবকিছুকে আল্লাহর সামনে জবাবদিহি করতে হবে। এই জন্য আমরা নিরপেক্ষভাবে কাউকে প্রধারণা পোষণ না করে, খারাপ না ভেবে, গালিগালাজ না করে, মন্দ না বলে, মহব্বতের সাথে বোঝার চেষ্টা করব, জানার চেষ্টা করব যে কোনটা হক কোনটা বাতিল, কোনটা ঠিক কোনটা বেঠিক, কে আমাকে শিরকের দিকে ডাকতেছে, বেদাতের দিকে ডাকতেছে, কে আমাকে তাওহীদের দিকে ডাকতেছে, সুন্নতের দিকে ডাকতেছে। আমার ভাইরা আমরা যেদিকে দাওয়াত দিচ্ছি এটা স্রোতের বিপরীতে দাওয়াত, স্রোতের অনুকূলের বিপরীতে আপনারা বুঝেন, আপনারা নদী মাতৃক এলাকার লোক, স্রোতের অনুকূলে যাইতে সুবিধা না প্রতিকূলে যাইতে সুবিধা? অনুকূলে গেলে সুবিধা, আপনি সামাজিক ভাবে অর্থনৈতিক ভাবে সুযোগ সুবিধা পাইতে হলে আপনাকে স্রোতের অনুকূলে যাইতে হবে, প্রতিকূলে আসলে আপনি সুযোগ সুবিধা তো পাবেন না, উল্টা আপনার নামে কত অপবাদ, কত রকমের কথাবার্তা আপনাকে শুনতে হবে, মার খেতে হবে, অত্যাচার নির্যাতন সহ্য করতে হবে যখন আপনি স্রোতের উল্টা দিকে আসবেন। কিন্তু আমরা সব বুঝেও আমাদের এই বাংলার মুসলিম ভাই বোনদেরকে শেরেক মুক্ত করার জন্য, বেদাত মুক্ত করার জন্য স্রোতের বিপরীত হইলেও আমরা চেষ্টা করে যাচ্ছি। এইটা সূচনা করেছিলেন আমাদের এই বাংলাদেশে অনেক ওলামায়ে কেরাম, যাদের মধ্যে একজন ছিলেন আমাদের সম্মানিত ওস্তাদ ডক্টর খন্দকার আলম আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ। আল্লাহ পাক তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। শিরিক বেদাতের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর তিনি এই আন্দোলন এই দাওয়াত শুরু করেছিলেন, আল্লাহ পাক তাকে নিয়ে গেছেন, আরো অনেক ওলামায়ে কেরাম আলহামদুলিল্লাহ এই তাওহীদের দাওয়াত দিয়ে যাচ্ছেন। আমাদের দুনিয়াবি কোনো স্বার্থ নাই, আমাদের দুনিয়াবি কোনো স্বার্থ নাই, একমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য সব বিসর্জন দিয়ে আমরা তাওহীদের দাওয়াত সুন্নতের দাওয়াত দিয়ে যাচ্ছি। আপনাদেরকে অনুরোধ করবো এই ফেতনার যুগে দুনিয়ার সব জায়গার অনুসরণ বাদ দিয়ে একমাত্র মদিনা মুনাওয়ারার আফজাল মুক্ত ফেতনা মুক্ত ইমান এলেবের অনুসরণ করবে, তাহলে হেদায়েতের উপরে থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে শিরক মুক্ত তাওহীদ ইমান বেদাত মুক্ত আপনার সুন্নতি আমল আল্লাহ পাক আমাদের সবাইকে নসিব করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। প্রশ্ন কি পড়ে না আগে যে সম্মানিত ভাইয়েরা কয়েকটি লিখিত প্রশ্ন আসছে আমরা এগুলোর উত্তর দিব, একটু অপেক্ষা করেন। আমাদের দুইজন ছাত্র আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন এদের এই সবাইকে এক একজন কোরআনের দায়ী বানিয়ে দিক, তাওহীদ সুন্নতের দায়ী বানিয়ে দিক।